আজকে আমরা একটা পরীক্ষামূলক ইয়ে করবো, মানে কেমন লাগে মানে বলতে এবং শুনতে। ইনশাল্লাহ ভালো লাগলে পর আমরা চালিয়ে যাবো আর কি, যেভাবে হচ্ছে। ও এটা কি চালু হয়ে গেছে? আজকে তাফসীর হবে না, মানে পড়তে পারিনি। আজকে সিয়াম সম্পর্কে পড়ছিলাম, দেখলাম যে মাসলাটা শেষ করিনি, তো অনেক চেষ্টা করবো, একটা মশলা বাদ চলে গেছে, ওটাও আমি আলোকপাত কিছু করে দেবো আর কি। বিসমিল্লাহ রহমান রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। তো এখানে আমরা আলোচনা করছিলাম যে মালা ইউফাত্তিরু বিহি, মালা ইউফাত্তিরু বিহি সাইম, যে রোজদার কী কী কাজে রোজদারের রোজা ভঙ্গ হয় না। তার মধ্যে একটা বিষয় মানে হয়েছে, সেটা হচ্ছে যে হেজামাত, মানে সিঙ্গার করা বা রক্ত নির্গত করা শরীর থেকে এক কথায়, এটা আমাদের হয়েছে আর কি। আর মাবহাসুল আউয়াল আল হিজামা, প্রথম অধ্যায়টা গিয়েছে হচ্ছে এর ওপরে, মানে হেজামাতের ওপরে আর কি। আল মাবহাসু সানি, দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে আল গিবাতু ওয়া ফিলিল মাআসি, যে গিবত করা বা কোনো পাপ কাজ করা। এই প্রসঙ্গটা আসছে এই কারণেই, এ বিষয়ে কোনো না কোনো কোনো আলেমের মতামত আছে যে গিবত করলে বা হচ্ছে পাপ কাজ করলে রোজা ভঙ্গ হয়ে যায়। তা না হলে রোজা তো অনেক কিছুতেই ভাঙে না, আমার তো সবগুলো লিস্ট এখানে দিচ্ছি না, এখানে কেবল সেইগুলো দিচ্ছে যেগুলোর ব্যাপারে সুভাত আছে, যেগুলোর ভাঙার ব্যাপারে অলেন্দের মতামত আছে বা দলিল প্রমাণ কম বেশি হচ্ছে আছে। তো এখানে কলা ইবনু কদামা আল গিবাতুলা তুফাত্তিরু সাঈম, সালাম আলাইকুম। আমরা আলোচনা করছিলাম রোজা কিসে কিসে ভঙ্গ হয় সে বিষয়ে, আমাদের আলোচনা হচ্ছে মানে গত হয়ে গিয়েছে। এখন রোজা কিসে কিসে ভঙ্গ হয় না সে বিষয়ে আলোচনাটা চলছে আর কি। তো কিসে কিসে ভঙ্গ হয় না বলতে অবশ্যই আমরা এমন কিছু বিষয় উল্লেখ করবো যেসব বিষয়ে ওলামা ইকরামের কোনো না কোনো একটা অংশের মতামত আছে যে ভঙ্গ হওয়ার ব্যাপারে, বা হাদিস কোরআনে বা হাদিসে সে বিষয়ে দলিল প্রমাণ কম বেশি ইঙ্গিত আকার ইঙ্গিত আছে, যাতে মনে হতে পারে যে এতে ভঙ্গ হয় কিন্তু আসলে ভঙ্গ হয় না, এইরকম একটা বিষয়ে আমরা আলোচনা করবো আর কি। তো এখানে আমরা প্রথম আলোচনা করেছি যে আল মাবহাসুল আউয়াল আল হেজামা, প্রথম কথা ছিল যে হচ্ছে সিঙ্গার লাগানো, মানে শরীর থেকে রক্ত বের করা, এটা বলতে পারেন মানে সিরিঞ্জ দিয়ে রক্ত বের করা বা রক্ত দেওয়া কাউকে, বর্তমানে যদি আধুনিক ব্যাখ্যা করা যায় আর কি। তো আমরা বলেছি যে এতে রোজা ভঙ্গ হয় না, আলোচনা গত হয়ে গেছে আর কি। এখন আল মাবহাসুস সানি, দ্বিতীয় অধ্যায় হচ্ছে আল গিবাতু ওয়া ফিলিল মাআসি, যে গিবত করা বা কোনো পাপ কাজ করা, রোজা অবস্থায় গিবত করা বা কোনো পাপ কাজ করা, এর মাধ্যমে রোজা ভঙ্গ হয় না। মানে কিন্তু এটা লিস্ট আমরা দিচ্ছি কেন, মানে কোনো না কোনো আলেম ভঙ্গ হওয়ার কথা বলেছে এবং হাদিসে বা দলিল প্রমাণে এ বিষয়ে কিছু আকার ইঙ্গিত আছে, এই জন্য বিষয়টা গুরুত্বপূর্ণ না। যেসব বিষয়ে বলা হচ্ছে রোজা ভঙ্গ হয় না কিন্তু বিষয়ে দলিল প্রমাণ কম বেশি আছে। কলা ইবনু কদামা, ইবনু কদামা বলেন আল গিবাতু লা তুফাত্তিরু সাঈম ইজমাআন, যে গিবতের মাধ্যমে রোজদারের রোজা ভঙ্গ হয় না এ বিষয়ে ইজমা হয়েছে, ইবনু কদামা বলছেন এ বিষয়ে ইজমা হয়েছে। কলা আনাওয়াবি, ইমাম নাওয়াবি বলেন ফালাউ ইগতাবা ফি সাওমিহি আসা ওয়ালাম ইয়াবতুল সাওমুহু ইনদানা وبه قال مالك وابو حنيفة واحمد والعلماء عامة والعلماء كافة الا الاوزاعي فقال يبطل الصوم بالغيبة ওয়াজিবু কদা ওহু, নবী বিষয়টা ব্যাখ্যা করছেন আর কি। ইবনে কুদামা ইজমা উল্লেখ করলেন, তার অর্থ হওয়া হচ্ছে যে কোনো দ্বিমত নেই, তা আসলে দ্বিমত আছে কিছু, এরকম আমরা প্রায় দেখছি বিষয়টা। নবী বলেন যে যদি কেউ রোজা অবস্থায় গীবত করে তবে তার গোনা হবে, অবশ্যই এমনও গোনা হয়, রোজা অবস্থায় আরও বেশি গোনা হবে, কারণ রোজা অবস্থায় যে কোনো আমল দোয়াফ ডবল করে দেওয়া হয়, বাড়িয়ে দেওয়া হয়। ওয়ালাম ইয়াবতুল সমূহ ইংদানা, কিন্তু তার রোজা আমাদের মতে, নব্বই বলছেন আমাদের মতে, তার মানে শাফি মাজহাবের মতে তার রোজা হচ্ছে বাতিল হবে না। অবিহি কালা মালিক, ইমাম মালিকেরও এই মত, ও আবু হানিফা এবং আবু হানিফারও এই মত, ও আহমদ এবং ইমাম আহমদেরও এই মত, চার মাজহাব আর কি। ওয়াল উলামা কাফাতান, প্রায় সকল ওলামার কি একই মত, ইল্লাল আউজাই ফাকালা ইয়াবতুলু সাওমু বিল গীবাতি ওয়া ইয়াজিবু কাযাউহু, ইমাম আউজাই ছাড়া তিনি বলেছেন যে গীবত করলে পরে রোজা ভেঙে যায় এবং পরে তা কাজা করতে হয়। তো আগে ইমাম ইবনে কুদামা ইজমা উল্লেখ করলেন, বোঝা গেল বিষয়টা কাছাকাছি, মানে প্রায় কাছাকাছি আর কি, অল্প কিছু দ্বিমত বিষয় আছে, কেউ কেউ বলেছে ভঙ্গ হয়, আচ্ছা এটা শারহুল মুহাদ্দাবে আছে কথাটা। ওয়াকালা ইবনু হাজম, ইবনু হাজম বলছেন ইয়াবতুলু সাওমু আইদান তাআম্মুদু কুল্লি মাসিয়াতিন আইয়ি মাসিয়াতিন কান, যে রোজা ভঙ্গ হবে এর মাধ্যমেও যে কেউ কোনো প্রকারের পাপ কাজ ইচ্ছাকৃতভাবে করে, যে কোনো পাপ কাজ আর কি। হ্যাঁ, কান লা নুহাসি শাইয়া, আমরা কিছুই বাদ দেবো না, ইজা ফাআলাহা আমিদান যাকিরান লি সাওমিহি, যদি সে রোজা আসি এটা স্মরণ রেখে ইচ্ছাকৃতভাবে তা করে, কামা কা মুবাশারাতি মান লা ইয়াহিল্লু লাহু, যেমন বেগুনা নারীর সঙ্গে হয়তো আলিঙ্গন করা, সম্পর্ক না হোক। হ্যাঁ, ওয়ালাউ কাজাবা আও ওয়ালাউ বিকিজবিন আও কিবাতিন আও নামিমাতিন আও তাআম্মুদি তারকি সলাতিন আও জুলমিন আও গায়রি যালিকা মিন কুল্লি মাহরুম, যে হচ্ছে মানে সে যদি গীবত ইচ্ছাকৃতভাবে গীবত করে বা পরনিন্দা করে, মানে পরচর্চা করে, মানে মানুষের মাঝে লাগায়, অথবা সে নামাজ পরিত্যাগ করে ইচ্ছাকৃতভাবে, অথবা সে হচ্ছে জুলুম করে বা অন্য যে কোনো হারাম কাজ করে, তার রোজা কী হবে, ভেঙে যাবে, এরকম মানে ইবনে হাজামের হচ্ছে এটা হচ্ছে মত। তো বিষয়টা হচ্ছে মানে অনেকটা তার কাছে মানে এটা এর কাছাকাছি পর্যায়ের ইয়ে হলো ইতিকাফ, মোটামুটি ওই সেখানে প্রায় সকল আলেমের মত হচ্ছে যে কোনো হারাম কাজ করলে ইতিকাফ ভেঙে যায়, মানে ইতিকাফ মানে ইতিকাফের এটা হচ্ছে যে কোনো স্পষ্ট হারাম কাজ করলে ইতিকাফ কী হয়, ভেঙে যায়। তো দেখা যাচ্ছে যে এই সমস্ত আলেমদের কাছে বা ইবনে হাজমের কাছে রোজার অবস্থাটা ইতিকাফের কাছাকাছি বা এরকম, অর্থাৎ যে কোনো হারাম কাজ যদি কেউ করে তার রোজা কী হবে, রোজা হচ্ছে ভেঙে যাবে, ঠিক আছে। হ্যাঁ, মিন কুল্লি মা হুররিমা আলাল মারই ফিলুহু, মানুষের ওপর যা কিছু করা হারাম তার সব কিছু, ইবনে হাজম আল মুহাল্লাতে উনি এটা উল্লেখ করছেন, আল মুহাল্লাটা গ্রন্থ। আচ্ছা, ওয়াস্তাদাল্লা বি কওলিহি ওয়াসসিয়ামু জুন্নাহ, তিনি দলিল দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে, রাসূল বলেছেন আসসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, ফা ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, যখন তোমাদের কারো রোজার দিন আসে, সে নফল রোজাই হোক বা ফরজ রোজাই হোক, যদিন যেদিন সে রোজা আসে, ফালা ইয়ারফাস ইয়াউমা ইযিন ওয়ালা ইয়াসখাব, ফা ইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালিয়াকুল ইন্নি সাঈম, যখন রোজা হচ্ছে ঢাল স্বরূপ, অতএব যদি তোমাদের মধ্যে কারো রোজার দিন কোনো দিন আসে, সেদিন সে হইচই করবে না, সেদিন সে অশ্লীল কথা বলবে না, যদি তাকে কেউ তার সঙ্গে কেউ ঝগড়াঝাটি করে বা মারামারি করতে আসে, সে বলবে যে আমি রোজা আছি, সে ওসবের মধ্যে যাবে না, সে নিজেকে কী করবে, পিছিয়ে রাখবে। আচ্ছা, অন্য হাদিসে এসে রাসূলুল্লাহ বলছেন মাল্লাম ইয়াদা কাউলা জুহুর ওয়াল আমালা বিহি ফা লাইসা লিল্লাহি হাজা, ফি আয়াদা আতআমাহু আও শারাবাহু, যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ, অসার কাজ মানে পরিত্যাগ না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওই খাদ্য পানীয় পরিত্যাগ করার আল্লাহ কোনো দরকার নেই, সেরকম সব কি নেই, প্রয়োজন নেই। আচ্ছা, অবিমা রুইয়া আন্না রসুল আল্লাহ, এদেরটা বেশ খুব চিন্তাশীল, চিন্তা করার মতো আছে। আমি হাদিসটা পড়ার পর থেকে আমার খুব ভয় করছে, মানে হাদিসটা এখানে দৈব বলেছেন ইবনে কুদাম, দৈব বলেছেন অনেকে, কিন্তু আমি সহি ইয়ে পেয়েছি, মানে পুরো সহি মানে রেওয়ায়াত পেয়েছি হাদিসটা। হাদিসটা অনেকে মানে ইম্পর্টেন্ট আর কি। রসুল সাল্লামকে বলা হলো যে দুজন মহিলা রোজা রেখেছে আর কি, এবং রোজা অবস্থায় তারা গীবত করেছে, একে অপরের সঙ্গে বসলে মেয়েরা যেটা করে গীবত করেছে। ফকাল আলাহুমা, তিনি তাদেরকে বললেন, হ্যাঁ কাই আ, তোমরা হচ্ছে ইয়ে করো, মানে কি আ, তোমরা হচ্ছে বমি করো, তোমরা বমি করো। ফক আতা, তারা হচ্ছে কী করলো, বমি করলো। ফক আতা কয়হান ও দামান ও লাহমান আবিতন, তারা হচ্ছে রক্ত পোজ এবং হচ্ছে মানে মাংস, মানে হ্যাঁ এরকম টাইপের হচ্ছে বমি করলো। ঠিক আছে, মানে রসুল বাচ্চা আছেন যে এরা গীবত করে যখন, তখন ওই যে লাহমা আখিহি, তার ভাইয়ের মাংস খেয়েছে, এটা মানে বাচ্চা তারা খেয়েছে, যে গীবত করেছে আসলে ওটা তারা কী করেছে, তারা ভাইয়ের মাংস হচ্ছে খেয়েছে। সোম্মা কাল সাল্লাম বললেন, হা তানি সামাতা আনিল হালাল ও আফতারাত আলাল হারাম, এরা হচ্ছে হালাল জিনিস পরিত্যাগ করেছে আর হারাম জিনিস তারা ইফতার করেছে। মানে মনে করেন যে হচ্ছে মনে করেন ভাত রুটি এগুলো তো হালাল, সামাতা আনিল হালাল মানে আমসা কাতা আনিল হালাল, তারা রোজার মধ্যে যেগুলো হালাল মানে যেগুলো এমনিতে হালাল ছিল পূর্বে, তারা রোজার এমনিতে রোজার সময় সেটা হারাম হয়ে যায় কিন্তু এমনিতে সেগুলো কি হালাল, তারা সেইগুলো পরিত্যাগ করছে রোজার মধ্যে এসে। তাহলে রোজাটা কেমন হওয়া উচিত, যেখানে হালাল জিনিসটাই পরিত্যাগ করতে হয়, তাহলে সেখানে হারামটা কী করা উচিত, আরও বেশি পরিত্যাগ করা উচিত, যেখানে অন্য সময় যেটা হালাল ছিল স্ত্রী সহবাস করা, খাদ্য পানাহার করা, এগুলো তো বৈধ, এগুলো তো এমনি তো খারাপ জিনিস না, তো রোজার মধ্যে এসে এইগুলোই পরিত্যাগ করতে হয়, তাহলে রোজার মধ্যে আপনার হচ্ছে একটা হারাম কাজ, একটা গীবত, একটা হচ্ছে হয়তো গান শোনা বা একটা হয়তো এরকম ধরনের কাজ তাহলে আরও বেশি পরিত্যাগ করার যোগ্য। ওসলাম সেটার দিকে ইঙ্গিত করে বলছেন যে হচ্ছে এরা হালাল জিনিস পরিত্যাগ করেছে আর হারাম দ্বারা ইফতার করেছে, তার মানে হারাম গীবত করেছে, লাহমা আখিহি মৃত ভাইয়ের মাংস খেয়েছে, সেটা বেরোচ্ছে তার তাদের হলো মানে মুখ দ্বারা সেটা বেরোচ্ছে বমি করার পর। তো এই হাদিসটা এটা সহি সনদ রয়েছে এর আর কি। তো ওহাদ আল হাদিস দঈফ, অনেকে বলেছে এটা হচ্ছে দঈফ, তবে আমি ল্যাপটপ রাখার পরে আর কি খুঁজে আমি সহি সনদ হচ্ছে বের করলাম আর কি আমার ওই সফটওয়্যারে। আচ্ছা, অন্য হাদিসে রয়েছে খমসু ইউফতেন, পাঁচটা বিষয় হচ্ছে ইয়ে করে মানে মানুষকে এক কথায় হ্যাঁ রোজা বানিয়ে দেয়। তো তার মধ্যে হচ্ছে গীবতের বিষয়টাও হচ্ছে উল্লেখ আছে আর কি। এই হাদিসটাও মানে বাতিল আর কি, হাদিসটা সহি না। যাই হোক, তো কলাল উলামা আলমরা বলছেন বলেছেন আর কি, এটা গেল হচ্ছে তার দলিল প্রমাণ, মানে ওই যারা বলছে যে রোজা ভেঙে যায় গীবতের মাধ্যমে এবং অন্যান্য পাপের সঙ্গে কিয়াস করে যে কোনো প্রকার পাপ করার মাধ্যমে রোজা ভেঙে যায়, এর উপরে উলামা একরাম, যেহেতু বেশিরভাগ উলামা একরাম প্রায় ইজমা মানে প্রায় সকল উলামা একরাম বলছেন না ভাঙে না, ভাঙে না, ভাঙে না মানে সব কাজ চালিয়ে দিতে হবে তা না, এসব আসলে এটা ভাঙে না এরকম তাদের মন্তব্য। তাদের তারা বলছেন যে হচ্ছে যে আন্নাসন একমুলু বিস সালামাতি আনহা, মানে এই সমস্ত হাদিস থেকে দলিল পাওয়া যায় যে রোজা এই সমস্ত কাজ থেকে দূরে থাকলে রোজা পূর্ণ হয়, রোজা পূর্ণাঙ্গ হয় আর কি। কলা ফায়া কোন ইস্তিনাবুল মুফাত্তিরাত ওয়াজিবান, তো রোজায় হচ্ছে মানে একজন আলেম বলছেন যে আমরা ধরে নিতে পারি যে রোজাতে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন বা উদ্দেশ্য করেছেন এই সমস্ত মুখালাফাত যতগুলো শরীয়তের বিরোধী কাজ আছে এক কথায়, হ্যাঁ যেহেতু হালালের মাধ্যমে ওরফে ইঙ্গিত দেওয়া হয়েছে, যেখানে হালালই পরিত্যাগ করা হচ্ছে, তাহলে সেখানে অন্যান্য যে সমস্ত হারাম কাজ আছে সেগুলো পরিত্যাগ করার ব্যাপারে, হ্যাঁ, যেমন আল্লাহ বলছেন যে আল্লাহকুম তাত্তাকুন, তোমাদের উপর রোজা লিখিয়ে দেওয়া হয়েছে যাতে তাকওয়ার শিক্ষা নিতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো, তাহলে উমুমান রোজা দেওয়াই হয়েছে যাতে করে সে মানে হারাম কাজ অন্যান্য সময় পরিত্যাগ করার জন্য একটা অভ্যস্ততা এখন গড়ে তুলবে, রোজা সে এখন থাকবে, ফলে যে হারাম কাজটা সে হয়তো ধূমপান করতো সে হয়তো এখন আর করবে না, রোজার মাসটা কমপক্ষে সে কী করবে না, ধূমপানটা সে করবে না, তাহলে তার একটা অভ্যস্ততা গড়ে উঠবে, এরকমভাবে সে হয়তো একটা রগাঝাটি একটা গিবত একটা খারাপ কাজ তার একটা অভ্যস্ততা আছে, ঝগড়া ঝগড়াটি সে দেখা যাচ্ছে রমজান মাসটা সে দেখা যাচ্ছে যে ইন্নি সাইম, আমি রোজা আছি বলে বলে দেখাচ্ছে, সে এ ধরনের কাজগুলো পরিত্যাগ করে চলবে, ফলে সে তাকওয়ার শিক্ষা লাভ করতে পারবে, সামনে তার গড়াটা মাস আবার কি তার চলার ক্ষেত্রে তার হয়তো ওইটা তার সহযোগিতা করবে। তো বলছেন যে আমরা ধরে নিতে পারি যে রোজার উদ্দেশ্য হচ্ছে সমস্ত প্রকারের শরীর বিরোধী কাজ থেকে দূরে থাকা, কিন্তু যেহেতু সেটা অ্যাজ এ হোল সম্পূর্ণরূপে চিন্তা করলে সম্ভব না, যদি সে সবগুলোকেই রোজা ভঙ্গের কারণ হিসেবে দাঁড় করানো হয় তাহলে সেটা সম্ভব না। এই কারণে মৌলিকভাবে যে খাওয়া পান করা এবং স্ত্রী সহবাস করা, এই যে মুফাত্তিরাত রোজা ভেঙে যাওয়া, এটার জন্য এইগুলো যে হচ্ছে বলছে যে ফায়াকুন ইস্তিনাব আল মুফাত্তিরাতি ওয়া আযিবান, রোজার ক্ষেত্রে এই মুফাত্তিরাত যেগুলো রোজা ভেঙে দেবে এইগুলো থেকে দূরে থাকাটা শর্ত হবে, আবশ্যক হবে, আবশ্যক হবে। হ্যাঁ, ওয়া ইস্তিনাব মা আদাহা মিনাল মুখালাফাত মিনাল মুকাম্মিলাত, আর এছাড়া অন্যান্য যে সমস্ত হচ্ছে আপনার কর্মকাণ্ড গীবত না করা, পাপ কাজ না করা, সেগুলো হবে রোজাকে সোয়াবকে পূর্ণ করা, সেটা সরাসরি হচ্ছে যে রোজা ভেঙে দেওয়ার মতো বা এরকম হবে না, কিন্তু সেটা রোজাকে হচ্ছে পূর্ণ করার মতো হবে। আল্লাহ আলম ওয়াইনামা জাহাবু ইলাইহিলি উমুর, এই কথাটা বলছে তাদের যুক্তিটা কি, হাজেসে তো মোটামুটি এই হাজেসটা পালাম আমরা যে তারা গীবত করলো, তাদের তারা আসলে তারা আফতারাতা আলাল হারাম, তারা হারাম খেয়ে ইফতার করেছে, তারা হারাম খেয়ে ইফতার করেছে, এদের রসুলের কথা একটা হাদিস, অন্য হাদিসে রয়েছে যে যে খারাপ কাজ পরিত্যাগ করে না তার ওই খাদ্য পানীয় পরিত্যাগ করার কোনো দরকার নেই, এই হাদিসগুলো থেকে যে একটা বোঝা যায় যে আসলে এটা ভেঙে যাবে, এই বুঝটার ব্যাপারে আমরা বলছি জমহুর আলেম বেশিরভাগ আলেম তারা এটা ঠিক এভাবে গ্রহণ করেনি, তারা বলছেন যে রোজা আসছে ভাঙবে না, কিন্তু এইগুলো পরিত্যাগ করার ব্যাপারে অবশ্যই একটা গুরুত্ব এখানে আমরা পাচ্ছি বা পাওয়া যায়, কিন্তু সেটা হচ্ছে রোজা ভাঙা না বরং রোজাকে পূর্ণাঙ্গ করার ব্যাপারে কাজ করে। এই ব্যাখ্যাটার কারণ কি, দুটো কারণ আছে, দুটি উসুল সম্মত, এটা এগুলো বুঝতে হবে আর কি আগে, আর আমরা কর কথা কেন বলে বা কী জন্য বলে সেটা বোঝার জন্য। এর মধ্যে হচ্ছে মানে তারা এটা বলেছেন হচ্ছে লি উমর কয়েকটা বিষয়ের কারণে, আল আউয়াল প্রথম বিষয় হচ্ছে আন্না হাদিহিল আশিয়া আউ বাদুহা মিনাস সগাইর ইউকাফিরোহা ইস্তেনাবল কাবাইল ফাতুল বাড়ি, যা কিছু উল্লেখ করা হয় যদি খেয়াল করা হয় তার মধ্যে কিছু আছে সেগুলো বড় পর্দার বিষয় না, যেমন সাখব ফালাইয়া সাখব হইসই না করো, সাখব মানে কিন্তু হইসই করো, মনে করো বাজারের মধ্যে একটা যে গণ্ডগোল আছে হেই হই একটা যে এর মাধ্যমে ওটা ভেঙে যাওয়াটা গরু মাকুল, মানে একেবারে এই জিনিসটা বুঝতে হবে জিনিসটা যে যা কিছু উল্লেখ করা হয়েছে তার মধ্যে এমন কিছু বিষয় রয়েছে, এবং এখানে কওলা ঝুর মিথ্যা কথা, মাল্লা মিয়াদা কওলা ঝুরি বলে আমালা বিহি কওলা ঝুর মিথ্যা কথা, মিথ্যা কথা আমরা অনেকে জানি না, মিথ্যা কথা কিন্তু মৌলিকভাবে যদি কারো হক নষ্ট করার জন্য ব্যবহার করা হয়, যেমন মিথ্যা সাক্ষ্য মিথ্যা কথা বলে কাউকে ঠকানো, এটা হচ্ছে হারাম কবিরা গুনাহ, কিন্তু যেমন সেফ মিথ্যা কথা যেটা কারো ক্ষতি করে না এটা সগীরা গুনাহ, কবিরা গুনাহ না, মানে সেফ মিথ্যা কথা নৈতিকতার ব্যাপার, এটা দেখবেন এরকম বলা হয়ে যাবে আমাদের ম্যাক্সিমাম অনেক কথা নেই টাকা নেই, আমি তো ক্ষতি করছি না, আমি টাকাটা হয়তো আমার কাছে আসছে নেই দেওয়ার মতো নেই বা এরকম একটা তাউরিয়া বলা হয়, কোথায় যাচ্ছি দেখি এদিক পানে যাচ্ছি, মানে জীবননগর পানে যাচ্ছি ধাবে ঢাকায়, তো এটা ওটা এক প্রকারের হচ্ছে মিথ্যা। তো এগুলো কি ভালো করে খেয়াল করেন যে এগুলো মিনাসকাই, যদি অন্য কারো অধিকার নিয়ে কী করা হয় মানে অধিকার নিয়ে যদি নষ্ট না করা হয় তাহলে সেটা কী করা হয় মিনাসকাই, তাহলে কওলা ঝুর মুমান এসেছে যে ওয়াল মাল্লাম ইয়াদা কওলা জুরি, যে ব্যক্তি হচ্ছে মিথ্যা কথা পরিত্যাগ করে না, ওলা আমালা বিহি এবং মিথ্যা কাজ পরিত্যাগ করে না, ঠিক আছে, তাহলে কি আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তার যে খাদ্য পানীয় পরিত্যাগ করা এক কথা, তার রোজা রাখার কোনো মানে নেই দরকার নেই। তো এই যখন আমরা এই সমস্ত বিষয়ের দিকে খেয়াল করব যেগুলো এখানে উল্লেখ করা হয়েছে, মানে আবার বলছে আর ফালা ইয়ার ফাস মনে করেন যে একটা হচ্ছে মানে অশ্লীল কথা, একটা হচ্ছে মন্দ কথা, এই রফাস অনেক সময় হারাম হতে পারে, অনেক সময় বৈধ হতে পারে। যেমন স্ত্রীর সঙ্গে অনেক সময় মন্দ ইয়ে কথা বলা বৈধ, যেমনটা আমরা দেখেছি জানি। এরপরে আবার হচ্ছে দেখা যাচ্ছে যে কেউ গালি দিল, গালির এগেনস্টে গালি দেওয়াটাও কিন্তু হচ্ছে বৈধ, এটা কিন্তু অবৈধ না। যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু বলেছেন, উমসুস দজরাল লাত, খারাপ একটা গালি আমি অনুবাদ করছি না, দিয়েছিলেন। এ ধরনের কথাবার্তা এগুলো দেখা যাচ্ছে ক্ষেত্র বিশেষ, এগুলো কি এগুলো মানে এমন কি কবিরা গোনা বা হারামের পর্দায় পড়ে না, এগুলো এমন কিসের পর্দায় পড়ে, মানে হয় বৈধ পড়ে বা এমন সগেরা গোনার মধ্যে পড়ে, ঠিক আছে। এই সবগুলোর উপরে রোজার ব্যাপারটা নির্ভর করে দেওয়াটাই প্রমাণ করছে আসলে এইগুলো রোজাকে পূর্ণাঙ্গ করার স্বার্থে, পূর্ণাঙ্গ করার উদ্দেশ্যে বলা হচ্ছে, রোজাকে ভঙ্গ করার উদ্দেশ্যে না। কারণ এই কথাগুলো বা কাজগুলো সেই পর্যায়ে ইয়ে বলে মনে হচ্ছে না, এই একটা বিবেচনা আর কি, বেশিরভাগ উলামাকের মধ্যে বিবেচনা আর কি। যেমন অন্য আদেশে এসছে যে ব্যক্তি জুমার নামাজের খুতবার সময় কথা বলে, ফালা জুমা আতালাহু, এটা হাউল কাবির উল্লেখ করেছেন আল মাউরদি, যে হচ্ছে হলো লাজুমা তালা, তার জুমাই হবে না, যে ব্যক্তি খুতার সঙ্গে কথা বলে তার জুমাই হবে না। এগুলো আসলে শরীয়তে এরকম কথা অনেক আছে, যেখানে উদ্দেশ্য হচ্ছে যে আসলে ইয়ে করা, মানে আপনার হচ্ছে ঘটনাটাকে একটু অধিক মানে গুরুত্ব দিয়ে বোঝানো, আসলে সেটাকে মুক্ত মানে রোজা ভেঙে যাবে এরকম বোঝানো শর্ত না। আর একটা কথা সুন্দর বলেছেন এখানে উলামায়ে কেরাম আর কি, সেটা হচ্ছে যে আচ্ছা হাজিহিল আশিয়া মিনাল মুফাত্তিরাতি, হ্যাঁ, তো এখানে দেখা যাচ্ছে কি যে ফাজালু হাজিল আশিয়া মিনাল মুফাত্তিরাতি বিনান আলা জাহিরি হাজিহিল আহাদিস ফিহি বয়ে, তো এই সমস্ত হাদিসের প্রকাশ্য যে অর্থের উপর নির্ভর করে এই সমস্ত কাজকে যদি কেউ হচ্ছে রোজা ভেঙে যাওয়া বলে গণ্য করতে চায়, সেটা একটা বোধ সাধারণ চিন্তাতে, সেটা একটা কি বা খুব দূরবর্তী ব্যাখ্যা মনে হয়। এগুলো সব যেন ভাব দেখেই বোঝা যায় যে এগুলো সব আসলে রোজা ভঙ্গের কারণ হতে পারে না, স্বাভাবিক একটা বোধ দিয়ে বোঝা যায় যে সমস্ত বিষয়গুলো উল্লেখ করা হলো। দ্বিতীয় কারণ যেটা উলামা কিরাম দেখিয়েছেন সেটা হচ্ছে আসসালামাতু মিন জামিই মা যুকির ফি হাযিহিল আহাদিস ফিহি উসরুন ওয়া মাশাক্কা বাল হুয়া শিবহু মুস্তাহিক, যে এই সমস্ত যা কিছু উল্লেখ করা হয়েছে হাদিসে তার সব থেকে মুক্ত থাকাটা এটা অত্যন্ত কঠোর কঠিন কাজ, বরং প্রায় অসম্ভব যদি সব বিবেচনা করে। হয়তো মা একটা কথা বলছে, একটু জোরে কথা বলে ফেললাম, কথা থাকল মা উফ, এরপরে হয়তো রাস্তা দিয়ে হাঁটাচলা করতে গিয়ে একজনের হাতে একটা গিবত, একটা কথা যেটা গিবতের পর্যায়ে পড়ে বেড়ে গেল, যাচ্ছে একটা মিথ্যা কথা বলা হয়ে গেল, না আমি কি তুমি হচ্ছে বাড়ি যাবা নাকি, না যাবো না, আচ্ছা আমি যাবো, হয়তো একটা কথাবার্তা সেখানে বলা হয়ে গেল। এরকম দেখা যাচ্ছে যে সবগুলো যদি আমি চিন্তা করি, যেহেতু সেগুলো কথার সঙ্গে সংশ্লিষ্ট অনেক কিছুই, আর কথাকে ঠিক রাখা, কথাকে এই রাখার চরম একটা হচ্ছে ইয়ের ব্যাপার, এটা এমনিতে তাকওয়ার সঙ্গে যুক্ত হওয়াটা ঠিক আছে, কিন্তু এটা যদি হচ্ছে রোজার মতো ফরজের সঙ্গে যুক্ত হয়, রমজানের রোজা মনে করেন সাপোজ, তো যেরকম একটা বিষয়ের সাথে যুক্ত হয় সেটা হচ্ছে তা থেকে বেঁচে থাকা অত্যন্ত টাফ। কল আহমদ আহমদ ইবনে হাম্বাল রহিমাহুল্লাহ উনি বলছেন যে হচ্ছে লাউ কানাতিল গিবাতু তুফাত্তির মা কানরানা সওম, যদি গিবত কোনো রোজা ভেঙে যেত আমাদের কোনো রোজাই হতো না। আহমদ ইবনে হাম্বাল জিনিসটা বুঝে দেখেন, জিনিসটা বুজুর্গ অনেক আছে কিন্তু বুজুর্গ তার মুখে টোপনি ঘুরে বেড়ায় না, এটা হারাম, কিন্তু দেখা যাচ্ছে হারামের মধ্যে কোনটা হারাম, বসে বসে আমি একটা রকমভাবে করছি আর হঠাৎ মুখটা বেরিয়ে গেল মুখ দিয়ে, এত একটা কথা আছে, হ্যাঁ সেটার একটা মাত্রা আছে আমার মানে, আর এর থেকে বেঁচে থাকা টাফ হয়ে যায়। তাহলে এইটা রোজার মতো যে একটা ফরজ ইবাদত যেটা কিনা ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলতে পারে, এমনকি ষাটটা কাফারা ষাটটা রোজা করার কথাও বলা আছে কাফারা হিসেবে, এর সঙ্গে এরকম একটা বিষয় যুক্ত হওয়া মানে বিষয়টা কি মাশাক্কাত, মানে বেশ কষ্টকর হয়ে যায় আর কি। এটা উল্লেখ করেছেন হচ্ছে আল ফুরুতে ইবনুল মুফি আম্মা জুমুদু, এটা কিন্তু আমরা হচ্ছে এখানে আরেকটা বিষয় থেকে আমরা বিষয়টা হচ্ছে বুঝে নিতে পারি, অর্থাৎ উলিমা সাবিকন পূর্বে বলা হয়েছে কিয়ামুল ইজমা আলা আন্না মা লা ইউফতারাযু মিনহু মিনাল আকলি ওয়া শুরবি কা ইবতিলা ইরিক ওয়া গুবারি তরিক ওয়া গায়রিহি আন্না যালিকা লা ইউফাত্তির, পূর্বে আমরা বলেছি যে যা কিছু থেকে বেঁচে থাকা সম্ভব না খাদ্য পানীয়ের মধ্যেও, যেমন হয়তো থুতু গেলা, মুখের মধ্যে থুতু যেটা থাকে, এবং রাস্তা ধুলো উড়িয়ে আসতে গেলে মুখের মধ্যে চলে যাওয়া, এবং এই রকম কিছু যেগুলো থেকে বেঁচে থাকা সম্ভব না, ধোয়া রান্না করার সময় যখন যে ধোয়া নাকের মধ্যে চলে যাওয়া, এগুলোর মাধ্যমে রোজা ভাঙে না। মা আন্না আসলুহু আহওয়াল আকলুয়া সুর মুফাতে বিলেজ মা, যদিও তার মূল যেটা, তার যে মূল মানে খাওয়া পান করা, সেটা কিন্তু সবাই ইজমা যে তার মাধ্যমে রোজা ভাঙে, খাওয়া এবং পান করার মাধ্যমে রোজা ভাঙে। ইজমা হওয়া সত্ত্বেও তার মধ্যেই যেগুলো থেকে বেঁচে থাকা সম্ভব না, সে ব্যাপারে কী আছে, সে ব্যাপারে সবাই একমত যে সে বিষয়ে কী ছাড় আছে, কারণ সেভাবে সেটা যদি বলা হয় তাহলে রোজাই করা সম্ভব হবে না, যদি এগুলো আসছে তারপর আবশ্যক করা হয়। আচ্ছা, আল্লাহ সর্ব হতে বলেছে ফা কাই ফা বি হা দিহিন আশিয়া আল্লাহ তিল্লাই উম কিনু লিখতে রজ মিন হা ওয়া লাই সালাহা আসলন ইউরুজ এর যাও এলাইহি ফি বাবিল মুখাতে রত। তাহলে এই সমস্ত বিষয় যেগুলো থেকে বেঁচে থাকাও সম্ভব না একদিকে, আবার এইগুলোর কোনো আসলও নেই, মানে এগুলো দিয়ে যে ইয়ে হয়ে যাওয়া মানে হচ্ছে ইফতার হয়ে যাওয়া, এর কোনো আসল নেই। তার মানে রোজার মধ্যে এমন কোনো কাজ নেই যেটা হালালভাবে করলে পারে রোজা ভাঙে না, কিন্তু হারামভাবে করলে ভাঙে। যেমন মনে করেন সাপোজ আপনার হচ্ছে স্ত্রী সহবাস তো হালাল, তাও ভাঙছে, তাহলে ওটা ভাঙছে কী কারণে? সহবাসের কারণে, অন্য একটা অর্থে, হালাল হারামের বিষয় না। তোমাদের রোজার মধ্যে যে তিনটে আমরা খাওয়া পান করা আর হচ্ছে যে তিনটে মূলত হচ্ছে ইয়ে বমি করা, তো হালাল বমি করা, তো যদি কোকালার মধ্যে হাত ঢুকিয়ে বমি করা, এটাও একটা রোজা ভাঙের কারণ, এটাও তো হালাল। তার মানে যা কিছু রোজা ভাঙছে সেগুলো সবই কি মূলত হালাল ছিল, রোজার কারণে হারাম হচ্ছে। যা পূর্ব থেকেই হারাম সেইগুলো রোজার মধ্যে করলে গুণা তো হবেই, কিন্তু রোজা ভেঙে যাবে এমন কোনো আসল নেই রোজার, মানে এমন কোনো আসল মজমা আলাইহি কি নেই, তাহলে মূলনীতি নেই, তাহলে মূলনীতিও নেই, আবার সেটা থেকে বেঁচে থাকাটাও অসম্ভব, তাহলে সেটা আরও বেশি যোগ্য। আর যেটার মূলনীতি আছে খাওয়া পান করা, এর মাধ্যমে রোজা ভেঙে যায় সবাই একমত, তারপরেও সেই খাওয়ার মধ্যে পান করার মধ্যে যেগুলো অসম্ভব, যেগুলো থেকে বেঁচে থাকা যায় না, মুখে থুতু গিলে গেলা, ঠিক আছে, তাহলে এটা কি, এটা হচ্ছে মানে যেহেতু বেঁচে থাকা যাচ্ছে না এই যুক্তিতে, এটা কি মানে ইজমা যে এটা হচ্ছে কোনো ক্ষতি করবে না। তো এখন হচ্ছে মানে ইমাম একজন আলেম ইমাম বাইদাবী সম্ভবত তিনি বলছেন যে হচ্ছে মানে রোজার মধ্যে নিষেধ করা হচ্ছে এই সমস্ত কাজ করতে, এই সমস্ত কাজ এমনিতেই খারাপ, রোজার মধ্যে নিষেধ করা হচ্ছে, এর মাধ্যমে রোজার মধ্যে এগুলো করার একটা বিশেষ একটা গুনাহ প্রমাণিত অবশ্যই হয় এবং তা থেকে বেঁচে থাকতে হবে, এটাও সত্য কথা। তাহলে এই আলোচনার সারমর্ম হচ্ছে এই যে হচ্ছে যে সমস্ত কাজে হচ্ছে রোজা ভঙ্গ হবে না, কিন্তু এই সমস্ত কাজ রোজার মধ্যে করার ব্যাপারটা অন্য সময় করার থেকে আরও বেশি হচ্ছে ভয়ঙ্কর, এই কারণে এগুলো রোজা অবস্থায় আমরা চেষ্টা করতে হবে আমাদেরকে এগুলো থেকে দূরে থাকার, এগুলো থেকে যত সম্ভব বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এখন একটা দ্বিমত আল্লাহ আমরা করেছেন, সেটা হচ্ছে যে রোজা অবস্থায় এগুলো করলে অনেকে ব্যাখ্যা করেছেন এই হাদিসের, এসব হাদিসের যে এর মাধ্যমে রোজার সোয়াব নষ্ট হয়, বলছেন না যে হচ্ছে তার প্রয়োজন নেই তার নাকে থাকার, তার মানে তার সোয়াব হবে না, তার ওপরে ফরজ দায়িত্ব আদায় হয়ে যাবে, কিন্তু তার যে সোয়াবটা হতো এর মাধ্যমে সেটা অনেক এরকম ব্যাখ্যা দিয়েছেন আর কি। তো মুহাকিক উলামায়ে কিরাম বলছেন ঠিক ব্যাখ্যাটা ঠিক এরকম না, ব্যাখ্যাটা হবে হচ্ছে যে রোজার কারণে সে সোয়াব পাবে আর এসবের কারণে সে তার গুনাহ হবে। এইবার তার ওই সোয়াব আর এই গুনার যখন তুলনা করা হবে তখন অনেক সময় দেখা যাবে যে তার সোয়াবের থেকে গুনাহ বেশি হয়ে গেছে, তাহলে তখন বাসমান হয়ে গেছে, তখন তাহলে সোয়াব শূন্য। সোয়াব এই কারণে, আসলে সোয়াব মূলত শূন্য না, কারণ কোনো ভালো আমল কোনো খারাপ আমলের মাধ্যমে নষ্ট হয় না, এটা একটা উসুল, এটা কায়দা, যে কোনো ভালো আমল শিরিক কুফর ছাড়া অন্য কোনো খারাপ আমলের মাধ্যমে কোনো ভালো আমল কি হয় না, নষ্ট হয় না। তাহলে যে ব্যক্তি ভালো আমল করবে তাহলে তার সোয়াব দেবেন, ভালো আমলের সোয়াব দেবেন, আর বিপরীতে যে ব্যক্তি খারাপ আমল করবে তার খারাপ আমলের গুনাহ দেবেন। এখন রোজার মধ্যে যে খারাপ খারাপ কাজগুলো সে করছে, দেখা যাচ্ছে হতে পারে যে রোজার তার যে সোয়াব হয়তো তার সমপরিমাণে তার পাপ হয়ে যাচ্ছে, তাহলে জিরো হয়ে গেল না তার ইয়ে, বা তার থেকে কম বেশিও হতে পারে, সেক্ষেত্রে যতটুকু থাকছে ততটুকু থাকছে, কিন্তু এই কারণে ফরজ আদায় হয়ে যাচ্ছে, তার সোয়াবও আসছে, কিন্তু সঙ্গে সঙ্গে তার আমল নামে কী হচ্ছে গুণাটাও জমা হচ্ছে, তাহলে সেই কারণে তার কী হচ্ছে আমরা বলতে পারছি অনেক সময় যে হচ্ছে যে তার আসলে কী গুণা, তার আসলে সোয়াব হচ্ছে না, তার এই রোজায় কী হচ্ছে না সোয়াব হচ্ছে, তার মানে এই না যে তার স্বভাব নষ্ট হয়ে যাচ্ছে, কারণ কোনো খারাপ আমাদের মাধ্যমে কোনো ভালো আমলের কি স্বভাব নষ্ট না। এই কথাটা মোল্লা আলী কারি আলমির কথা উল্লেখ করেছেন এবং হচ্ছে ফাতুল বাড়িতে উল্লেখ আছে, তারপরে ফুরুতে উল্লেখ রয়েছে, এরকম কাছাকাছি কথা আল ফুরুতে উল্লেখ আছে। তো এই হচ্ছে আমাদের গীবত এবং পাপ কাজ সম্পর্কে আমাদের যে ধারণাটা আর কি, মানে রোজার মধ্যে গীবত করা এবং অন্যান্য পাপ কাজ করা সম্পর্কে যে আমাদের যে বিষয়, এটা রোজা ভঙ্গ করে না, কিন্তু এটা রোজার যে সোয়াব রোজার মধ্যে কমতি ঘটায় এবং রোজার যে সোয়াবের যে প্রাপ্তি তাতে হয়তো শূন্য বা হয়তো কমতি ওই যে কাজটা করা হচ্ছে সেই কাজের গুণার ওপরে নির্ভর করে আর কি, তাকে তুলনা করে এরকম হচ্ছে হয় আর কি। দ্বিতীয় অধ্যায় মানে শেষ হলো আর কি, তার মানে গীবত বা খারাপ কাজের মধ্যে রোজা ভঙ্গ হওয়া বা না হওয়া সম্পর্কে। তৃতীয় অধ্যায় আল মাবহাসু সালিস, এই অধ্যায়টা হচ্ছে এখানে সবথেকে বড়। তৃতীয় অধ্যায়টা হচ্ছে আন নিসিয়ান ও আদমুল ইখতিয়ার, মানে ভুলে যাওয়া, বলবা ভুলে যাওয়া বা অনিচ্ছাক্রমে কোনো কিছু করা, মানে আমরা আলোচনা করছি যা কিছুর মাধ্যমে রোজা ভঙ্গ হয় না, আমরা সে সম্পর্কে আলোচনা করছি। তার মধ্যে দুটো মশালা আমাদের গত হয়ে গেল, দুটো বিষয় গত হয়ে গেল। একটা হচ্ছে যে হেজামত করা, তার মানে রক্ত বের করা শরীর থেকে, আর একটা হচ্ছে গীবত করা বা পাপ কাজ করা, রোজা ভঙ্গ হয় না। তৃতীয় মশালাটা হচ্ছে ভুল ক্রমে বা অনিচ্ছাক্রমে কোনো কিছু করা, এটা নিজে একটা বড় অধ্যায় আর কি। এই অধ্যায়ের অধীনে বেশ কিছু মশালা আছে, কাজ হয়ে গেছে। এই বিষয়গুলো সবই মোটামুটি দাও জ্ঞানের বিষয় এবং এই বিষয় বিষয়ে আপনারা হচ্ছে উলামা কেরামের মতামত দলিল প্রমাণ এগুলো আমাদের জানা হচ্ছে আর কি। আমরা মোটামুটি সব জানো কম বেশি, মানে মৌলিকভাবে জানি, এর ভিতরে অনেক বিষয় আছে যেগুলো অজানা থাকতে পারে, জানা বিষয়ে ঝালাই করা এরকম দোষের কিছু না। আচ্ছা, দ্বিতীয় মানে এখানে তাহলে তিন নম্বর অধ্যায়টা আমাদের এখানে আলোচনা হচ্ছে, মানে যা কিছুতে রোজা ভঙ্গ হয় না সেই বিষয়ে তিন নম্বর আলোচনা, সেটা হচ্ছে ভুলক্রমে বা অনৈচ্ছিকভাবে আর কি, এক কথায় স্বেচ্ছায় না কোনো কাজ করা, এতে রোজা ভঙ্গ হয় না। কিন্তু এই এই এই মানে সোজা সাপটা কথাটার ভিতরে আবার বেশ কিছু ব্যাপার আছে, ফিহি মাসাইল, এর মধ্যে আবার অনেক মশালা আছে। আল মাসালাতুল উলা, প্রথম মশালা হচ্ছে মান আকালা আও শারি বা নাসি আন সমহতাম, যদি কেউ ভুলক্রমে খায় বা পান করে তবে তার রোজা পূর্ণ হবে, তার রোজার কোনো সমস্যা হবে না। ইলাইহি জাহাবাল জমহুর, বেশিরভাগ আলেমের মত আছে এটাই। ও আন মালিকিন আবতুলু সাওমহু ওয়াজিবু আলাইহিল কাদা, ইমাম মালিক বলছেন তার রোজা ভঙ্গ হবে এবং তার কাজা করতে হবে। ওয়াকাদ ওয়ারাদা ফিল হাদিস, হাদিসে এসেছে মান নাসিয়া ওয়াহুয়া সাইম ফাকালা ও শারিবা ফাল ইউতিম সাওমা ফাইন্নামা আতআমাহুল্লাহ ওয়া সাকাহু, যে কেউ ভুলক্রমে রোজা অবস্থায় খায় বা পান করে সে রোজা পূর্ণ করুক, কেননা আল্লাহ তাকে খাইয়েছেন, আল্লাহ তাকে পান করিয়েছেন। আল বুখারী ও মুসলিম, এই হচ্ছে মানে হাদিস আর কি। আচ্ছা, ওয়াতাজারা বাদুল মালিকি আনিল হাদিস, মালিকি মাজহাবের কেউ, এখানে একটা জিনিস প্রশ্ন আমাদের সৃষ্টি হতে পারে যে হাদিসটা এরকমভাবে এসছে, তাহলে মালিকি মাজহাবে আমাদের হচ্ছে এরকম গেল কেন? আসলে এগুলিও মজা, আসলে হাদিসের মধ্যে কীরকম অর্থ থাকতে পারে কত সেটা অনেকে আমরা খেয়াল করিনি। হাদিসের ব্যাপারে তারা কী করেছে, আন্নাহা খবরুন ওয়াহিদুন মুখালিফুন লিল কায়দা, যে এটা একটা খবরে ওয়াহিদ, হাদিসটা একটা খবরে ওয়াহিদ, একটা হাদিস যা কিনা মূল যে ইসলামের যে মূলনীতি তার সঙ্গে হচ্ছে বিরোধপূর্ণ। আর উদাহরণ দিই, মনে করেন যে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হচ্ছে যে লায়াজনি জানি অহুয়া মুমিন, লায়াস্তিকু সারিক অহুয়া মুমিন, যে জিনা করে সে মুমিন থাকে না, যে চুরি করে সে মুমিন থাকে না। ইসলামের একটা মূল কায়দা আছে যে শিরিক কুফর ছাড়া অন্য যে কোনো গোনা সেগুলো হচ্ছে ক্ষমা হয়ে যায়, সেগুলো হচ্ছে ই হয়। তো এই হাদিসটা সহি, কিন্তু হাদিসটা ওই মূল কায়দার সঙ্গে কী হচ্ছে বিপরীত, মানে ওই মূল কায়দা কীভাবে হয় ওটাও রাসূলুল্লাহ থেকে আল্লাহ সুবহানাহু থেকে প্রমাণিত সুস্পষ্ট, উলামায়ে কেরাম সাহাবায়ে কেরামের মাঝে গৃহীত প্রমাণিত প্রসিদ্ধ প্রসারিত এরকম একটা বিষয় থাকে। তার সঙ্গে যখন একটা নির্দিষ্ট একটা হাদিস যখন তার সঙ্গে বিরুদ্ধে যায়, অনেক সময় হাদিসটার অন্য কোনো অর্থ করা, একটু অন্যরকম অর্থ করার প্রয়োজন দেখা দেয়। এটা কিন্তু একটা উসুল, অনেকে জানে না, বিশেষ করে আল্লাহ হাদিসের সব বিষয়গুলো একেবারেই অজ্ঞ, মানে যারা বক্তব্য দেয় ফতোয়া দেয় এদের এদের এদের কথা অনুযায়ী রোজা রাখা বা নামাজ পড়া অত্যন্ত রিক্স, মানে মানে বিষয়গুলো তো সম্পূর্ণ অজ্ঞ। যে বললাম যে যেটা থেকে বাঁচা যায় না, লালা গেলা যাবে কোনো হাদিসে নেই, কিন্তু কোরআন হাদিসে খাওয়া বা পান করা নিষেধ করা হয়েছে একবারে। লালা তো পান করা, যে কোনো যে কোনো ভাষায় যে কোনো দৃষ্টিভঙ্গি থেকে লালা যায় আমরা গিলি, এটা কী হয়, পান করা হয় না, কোনো হাদিসে নেই, কোনো সাহাবা থেকেও এরকমভাবে এই সম্পর্কে হয়তো সেভাবে পাওয়া যাবে না। উলামায়ে কেরাম মূল যে কায়দা ইসলামের যে লালা তো মানুষ গেলবেই, যদি এটা নিষিদ্ধ হতো রাসূল বলতেন, আল্লাহাদের থেকে উল্টো আল্লাহরা বলবে কি যে রাসূল সাল্লাম যেহেতু বলেননি বিষয়টা, খাওয়ার ব্যাপারে বলে দিয়েছেন যে খাওয়া যাবে না, আর এটা তো আল্লাহ সাল্লাম বলতে পারতেন যে লালা গেলা লালা খাও লালা গেলা যাবে, এটা রাসূল সাল্লাম যেহেতু বলেননি, তোমরা বেশি বোঝো, তোমরা এখন লালার বিষয়ে কথা বলছো। তো রাসূল সাল্লাম উল্টো আসলেই উল্টো, যে কাজটা মানুষ করবেই, যে কাজটা মানুষ করবেই, এখন তো আমি আপনাকে আমাদের বলে দেখা যায় একজন একজনকে ডেকে বলছে যে মানে বাপ মাকে পেটাবা না, বাপ মাকে মারবা না, সে কী মনে করো আমি কি মারি নাকি ব্যাপারটা আমাকে বলছে কেন, তার মানে যে জিনিসটা মানুষ সাধারণত মানুষের করেন সেটা বলা উল্টো হয়ে যায়। তো মানুষ লালা যে গেলছে কেউ প্রশ্ন কর, যারা রোজা থাকছে তারাও কেউ প্রশ্ন করবে না, এখনও কেউ প্রশ্ন করবে না, কারণ সাধারণভাবে আমি ধরে নেবে যে এটা কী আছে, এটা ছাড় আছে। তো এরকমভাবে উলামায়ে কেরাম যখন কোনো কিছু কায়দার মধ্যে মূলনীতির মধ্যে ঢোকছেন চিন্তা করছেন, তখন তাদের মধ্যে এরকম বের হয়ে আসছে অনেক কিছু যে এটা এরকমভাবে হবে, তখন তারা বলছেন, তখন তখন নতুন মনে হচ্ছে, কিন্তু আসলে বিষয়টা কিন্তু আছেই, আগে থেকে বিষয়টা হচ্ছে আছে। তো এখানে উলামায়ে তারা বলছে কি যে মূল যে কায়দা মানে যে মূলনীতি সে মূলনীতিটা কেমন, মনে করেন কেউ এই মূলনীতিটা হচ্ছে লিয়ান্নাল ফিতরা দিদ্দুসৌমি অলিমসাক রুকনুসৌমি ফাশবাহা আশবাহা মালাও তারাকা নাসিয়া রকাতাম মিনাস সালা, যে না খেয়ে থাকাটা হচ্ছে রোজার রুকুন, যেমন নামাজের রুকুন হচ্ছে রুকু, যদি কেউ ভুল করে রুকু পরিত্যাগ করে, যদি কেউ ভুল করে রুকু পরিত্যাগ করে তাহলে তারা নামাজ হবে, তাহলে না খেয়ে থাকাটা নাম রোজা বলতে কি বোঝায়, রোজা তো আর কোনো কাজ নেই রোজার মধ্যে, রোজার মধ্যে আপনার হচ্ছে মনে করেন সাপোজ কোরআন তেলাওয়াত করা বা এরকম যাবতীয় কোনো কিছুই কাজ নেই। এমনকি যে বললাম যে গীবত করা বা আরাম কাজ ত্যাগ করাটা রোজার মধ্যে মূল অংশ না, এটা মানে বাইরে এমনি হারাম যেরকম পরব এটা হারাম, কিন্তু রোজার অংশ না, এটা রোজার অংশটা কি, রোজার অংশই হচ্ছে না খেয়ে থাকা, স্ত্রী সহবাস না করা, এ তো রোজার অংশ, মূল অংশ, এটাকে রুকুন বলে, যেটা মূল অংশ রুকুন বলে। তাহলে নামাজের মধ্যে যেরকম রুকুন যদি কেউ ভুলে যায় পরিত্যাগ করে তাহলে কী হয়, নামাজ হয় না। তো সেরকমভাবে কি এদিকে আপনার হচ্ছে রোজার মধ্যেও যে নাম খাদ্য খাবার যদি কেউ পরিত্যাগ করে তাহলে কী হবে না, হবে না, এটাই হচ্ছে তাদের কাছে উসুল মনে হয়েছে, ঠিক আছে। এবং এই ধরনের একটা হাদিসকে তারা হয়তো ব্যাখ্যা করেছে বা ভিন্ন খাতে প্রবাহিত করেছে আর কি। তো এখানে হচ্ছে মানে নাইলুল আওতারে বলছেন যে হচ্ছে, তো এখানে আপনি দেখেন কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো যে নামাজের মধ্যেও রুকুন দু রকম আছে, যেমন মাঝখানের বৈঠক, মাঝখানের বৈঠকটা রুকুন, ইচ্ছাকে তো ত্যাগ করলে পরে নামাজ হবে না, কিন্তু ওটা পরিত্যাগ করে যদি ভুল করে পরিত্যাগ করে তাহলে সওকাতের মাধ্যমে আদায় হয়ে যায়। তাহলে এখানে যেহেতু আসলটা এখানে দুরকম আছে, আসলটা এখানে কয়দাটা এখানে দুরকম আছে, আর হাদিসটা যেহেতু রয়েছে সহি হাদিস, এই কারণে এখানে আমল করতে হবে কিসের উপরে, সহিদের উপরে। নাজিল আওতারে বলছেন অহুয়া ইতজারুল বাতিল, ওই উপরের ব্যাখ্যাটা এটা গ্রহণযোগ্য না। ওয়ালাউ ফুতিহা বাবু রদ্দিল আহাদিস আস সহিহা বিমিসলি হাজা লামা বাকিয়া মিনাল হাদিস ইল্লাল কালিল, যদি এ ধরনের যুক্তি দিয়ে যদি সহি হাদিস পরিত্যাগ করা হতো তাহলে খুব কম হাদিসই বাঁচত। ওয়ালা রদ্দা মান শাআ মা শাআ, যে কেউ যা খুশি পরিত্যাগ করতো, একটা কথা বলে যা খুশি কী করতো পরিত্যাগ করতো। ওয়াল হামলু ওয়াল হাদিস কয়দাতুন মুস্তাকিল্লাতুন হ্যাঁ ফিসিয়াম, আর এই হাদিসের মাধ্যমে রোজার মধ্যে পৃথক একটা মূলনীতি প্রমাণিত হচ্ছে। যেমন ওই যে রসুলাম উঠে পড়লেন আর সাহস সাজা করলেন মাঝখানের বৈঠক পরিত্যাগ করে, ওই হাদিসের মাধ্যমে যেরকম মাঝখানের বৈঠক সম্পর্কে একটা পৃথক কয়দা প্রমাণিত হয়, এরকমভাবে রোজার মধ্যে খাওয়া পান করার ব্যাপারে ভুল করলে পারে এই বিষয়ে পৃথক একটা কয়দা, পৃথক একটা মূলনীতি কী হচ্ছে পাওয়া যাচ্ছে, প্রমাণিত হচ্ছে। তাই এটা ওই মূলনীতির সঙ্গে বিরোধে না এনে, যেহেতু মূলনীতি নিজেই শক্তিশালী না, সাধারণ প্রযোজ্য না, বরং এই হাদিসের উপরে আমল করে পৃথক মূলনীতি প্রণয়ন করা, এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে অধিক আছে যৌতিক। ঠিক আছে, ও আজাবা, এবার আরেকটা শক্ত আরেকটা বিষয় আছে, এটা অনেকে খেয়ালই করছে না আমরা, ও আজাবা বাদুল মালিকিয়া বি হামলি হাজ আল হাদিস আল্লাহ তাতাওয়া, কোনো কোনো মালিকি মাসারুল আলেম তারা এই হাদিসকে নফল রোজার উপর প্রয়োগ করেছেন, এটা আবার শক্ত কথা, এটা ঠেকানো মুশকিল। কারণ অন্য হাদিসে এসছে নফল রোজার ক্ষেত্রে নিয়ত রাত থেকে না করলেও হয়, সকালবেলা ঘুম থেকে উঠেছি বাড়ি গিয়ে বলছে খাবার আছে বসে না খালি রোজা করলাম, হাদিস এরকম আছে নফলের ক্ষেত্রে। আর ফরজের ক্ষেত্রে রাত্রে থেকে নিয়ত করা লাগে, ফরজের ক্ষেত্রে সকালবেলা উঠেই বললেই হবে না, কারণ সকাল আর 2 ঘন্টা কমে গেল, ওই 2 ঘন্টা তো আমার রোজা থাকা দরকার ছিল। তো এই যে নফলে আর ফরজের পার্থক্য আছে এই ক্ষেত্রেও, যেহেতু এটা একটা ব্যতিক্রম বিধান, তাও তাই তারা কী বলছে যে এই ক্ষেত্রে এটা প্রয়োগ করতে হবে কিসের উপরে, নফলের উপরে। দেখেন আরেকটা ব্যাখ্যা এখানে চলে আসবে, যেটা আমরা কিন্তু সেভাবে খেয়াল করছি না, হাদিসটা আছে ঠিক আছে, কিন্তু হাদিসটা আমরা হয়তো পেয়ে গেলাম বস নফলের উপরে, লি আন্নাহু, যেহেতু এই সমস্ত হাদিসে লামি আকফিল হাদিসি তাইনু রমাদান, এসব হাদিসে রমজানের বিষয়টা নির্দিষ্ট করে বলা হয়নি, ফাইহমান আল্লাহ তাতাও, অতএব এটা কী করা হবে। এইবার আলেমরা অবশ্যই নেই, তারা কি বলছে ফাতুল বাড়ি অলি আন্না তাতাও, আর তাতাও যেহেতু এসাও ফিহি মালা এসাও ফি ফিল ফারিদা, ফরজে যা যা করা যায় না অনেক সময় নকলে কী করা যায় তা করা যায়, তাহলে এর একটা ব্যাখ্যা, যে ব্যাখ্যা উত্তর দেওয়া খুব মানে টাফ আর কি, যেহেতু ওটা ওটা আসল ওটা মূল, আর এখানে তাহলে নফলের ক্ষেত্রে আমরা এটা হচ্ছে সুযোগ দিলাম, যেহেতু মাঝখানে একটু খেয়ে ফেলেছে ঠিক আছে তাহলে হলো আর কি। ঠিক আছে, আচ্ছা, ওয়াল জাওয়াব আন জালিক, এ বিষয়ে উত্তর হলো, এই সব বিষয়ে উত্তর হলো, বিমা আখরজাহু ইবনু খুজাইমা ও ইবনু হিব্বান হ্যাঁ ওয়াল হাকিম ওয়াদ দারুকুতনি আন আবি হুরায়রা বিলাবজি, এই হাদিস আরেকটা আছে সেটা হচ্ছে এর উত্তর, মান আফতারা ফি শাহরি রমাদান না সিয়ান, যে রমজান মাসে ভুল ক্রমে হচ্ছে ইফতার করে, ফালা কদা আলাইহি, তার কাজ করা লাগবে না। এই হাদিসের কোনো কোনো রেওয়ায়েতে খালি কজার কথা বলা হচ্ছে, কজা করা লাগবে না, এর মাধ্যমে বোঝা বোঝা যায় ফরজ, কারণ ফরজ করে কজা করা লাগে না, কজা করা লাগবে না সেখানেও বোঝা যায় কি রোজাটা আসলে কি রোজা, ফরজ রোজা। আর দেখেন রমজান উল্লেখ আছে সেটা তো আছেই, তো হচ্ছে আচ্ছা আল হাদিস বিহাজিহিস জিয়াদা আয়াকুনা হাসানান, এই হাদিসটা হচ্ছে মানে এই যে বাড়তি অংশটুকু, এই অংশটুকু সহ এটা হাসানের নিচে না, মানে কমপক্ষে এটা হাসান হাদিসটা কি, ফায়াসলুহুল ইসতিজাজু বিহি, অতএব এর মাধ্যমে দলিল গ্রহণ করা যায়, ফাতুল বাড়িতে বলছেন ইবনে ইবনে হাজার কথা নেই, ওকাদ ওয়াকা আল ইসতিজাজু ফি কাসির ইবনে আল মাসাইল বিমা হুয়া দুনা, এর থেকে নিচু পর্দায় হাদিস দ্বারাও অনেক মাসালায় দলিল প্রমাণ গ্রহণ করা হয়েছে, হ্যাঁ ফি মা দোনাহু ফিল কৌয়া ওয়া তাদিদু আইদন, এই হাদিসটা শক্তিশালী হয় বিআন্নাহু, যেহেতু আফতাবিহি জামাআতুম মিনাস সাহাবা মিন গায়রি মুখালাফাতিন লাহুম মিনহুম, সাহাবাদের মধ্যে একদল সাহাবা এর ফতোয়া দিয়েছে যে ভুল করে খেলে কিছু হয় না রমজান মাসেও ফরজ রোজাতেও, আর তাদের মধ্যে কোনো বিপরীত মত নেই। তাহলে গড়ে পর্দায় যেটা বোঝা গেল যে হচ্ছে মানে খেলে বা পান করলে ভুল ক্রমে খেলে বা পান করলে এটা দিয়ে মানে রোজা হয়ে যাবে এক কথায়, এই ব্যাপারে মালিকি মাযহাবের দ্বিমত আছে, তাদের দ্বিমতের কারণ আমরা জানলাম, তার উত্তরও আমরা মোটামুটিভাবে শুনলাম, আর এই হাদিসটা অতিরিক্ত অংশ সহ এটা হাসান। আর সাহাবায়ে কেরামের ফতোয়া রয়েছে এর পক্ষে, এর বিপক্ষে তেমন কিছু নেই। ফাতুল বাড়িতে ইবনে আসকারানি বলছে। আচ্ছা, আল এটা করলো প্রথম মাসালা আপনার হচ্ছে খাওয়া পান করা ভুলক্রমে কোনো কিছু করার ব্যাপারে, এটা হচ্ছে প্রথম মাসালা। এটা হচ্ছে খাওয়া বা পান করা ভুলক্রমে করলে কি হবে না, রোজা ভাঙবে না। আল মাসআলাতু সানিয়া, দ্বিতীয় মাসালা হচ্ছে ইলতাহিকু বিল আকলি ওয়া শুরবিল জিমা ওয়া গায়রুহু মিনাল মুফাত্তিরাত। খাওয়া পান করার সঙ্গে আপনার স্ত্রী সহবাস করা এবং অন্য যে সমস্ত কারণে রোজা ভাঙে সেগুলোও যুক্ত হবে, মানে ভুলক্রমে করলে তার কী হবে, তার হচ্ছে রোজা ভঙ্গ হবে না। আহওয়া কৌলু আল হাসান, এটা হাসান বসরি, মুজাহিদ, সাউরি, শাফি এবং আবু হানিফা এই সমস্ত আলেমদের মত হচ্ছে এটা, মানে যারা খাওয়া পান করার ক্ষেত্রে মেনে নিয়েছে তারাও সবাই কিন্তু একমত হয়নি। যারা খাওয়া পান করার ক্ষেত্রে ভুলক্রমে করলে রোজা হয়ে যাবে বলছে তারাও সবাই এখানে একমত হয়নি। আচ্ছা, লিয়ান্নাল হাদিস মালুলুন বিমানা ইউজাদু ফিল কুল, যেহেতু হাদিসে একটা কারণ আছে যে ভুলক্রমে করছে, সে একটা ভুলক্রমে করছে, কী করছে, রোজা ভঙ্গের কারণ করছে, তাহলে খাওয়ার খাতে আর খাতে পার্থক্য কী, খাওয়ার সঙ্গে অন্য কিছু পার্থক্য কী, এখানে তো বিষয়টা একই, এখানে খাওয়া তো বিশেষ কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে রোজা ভঙ্গের কোনো কারণ ঘটানো আর সে কাজটা ভুলক্রমে হওয়া। এই কারণে তারা কী বলছে, তারা বলছে যে সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে। অহওয়া আল ইফতারু নাসিয়ান, সে কারণটা হচ্ছে ভুলক্রমে রোজা ভঙ্গ করে ফেলা। ফাকামা আন্নাল আকলা বা সুরবা মুফাত্তিরুন ফাকাদাল জিমা মুফাত্তির আয়দান, যেমন খাওয়া পান করা যেমন একটা রোজা ভঙ্গের কারণ, তেমনি সহবাসও একটা রোজা ভঙ্গের কারণ। ফাকামা আন্নাল আকলা বা সুরব নাসিয়ান, ফাইজা জামা আসাইম নাসিয়ান, তো যেবে যখন রোজদার ভুলক্রমে ইয়ে করে, লান ইয়ফসুদহু কাল আকল, খাওয়ার মতোই সেক্ষেত্রে রোজা ভঙ্গ হওয়ার কথা না। আল মুগনি মিনহু তালাম, এখান থেকে বোঝা যায় আন্নামান আরাদা ইলহাক আল জিমা বিল মানসুস আলাইহি, যে ব্যক্তি জিমাকে এখানে অন্তর্ভুক্ত করতে চেয়েছে আর কি, ফাইনামা তরিকুল কিয়াস, সে আসলে কিয়াস করেছে, তাই না, বোঝা যাচ্ছে না যে সে আসলে কী করেছে, সে আসলে কী করেছে, কিয়াস করেছে। ওয়াকদ ফাররাকা বাদুহুম বাইনাল আকলি ওয়া শুরবি, হ্যাঁ, নাসিয়ান ও বাইনাল জিমা, আর তবে কেউ কেউ আবার কী করেছে, এই জিমার সঙ্গে খাওয়া পান করার একটা পার্থক্য খুঁজে পেয়েছে, আর পার্থক্য থাকলে কাজ হয় না, পার্থক্য খুঁজে পেয়েছে তারা, ঠিক আছে, পার্থক্য তারা করার চেষ্টা করেছে আর কি, ঠিক আছে। আচ্ছা, বি কুসুরি হালাতিল মুজামি নাসিয়ান আন হালাতিল আকল, যে ব্যক্তি হচ্ছে ভুলক্রমে যে ব্যক্তি স্ত্রী সহবাস করছে তার ক্ষেত্রে ওজোর কম, কমের কারণ সম্পর্কে পরবর্তীতে এসছে, লম্বা সময় ধরে এটা হয়, এটা ভুলে থাকাটা টাফ ব্যাপার, মানে এটার এ ব্যাপারে ভুল হওয়াটা আসলে একটা মানে খুব টাফ ব্যাপার, ঠিক আছে। আন হালাতিল আকল, খাওয়ার বিষয়টা এরকম না, খাওয়া হয়তো খেয়ে ফেললো, হ্যাঁ খেয়ে ফেললো, তাছাড়া জিমা খাওয়া পানি পানো সাধারণ সবসময় করে, এটা অভ্যস্ততা হয়ে যায়, কিন্তু দেখা যাচ্ছে এটা তো সবসময় এটার জন্য প্রস্তুতি লাগে, এর জন্য একটা বিশেষ একটা ইয়ে লাগে, উভয়ের সম্মতি লাগে, তো উভয়ই একসঙ্গে ভুলে যাওয়া, একে অপরকে স্মরণ করিয়ে না দেওয়া, বা একটা প্রস্তুতি নিয়ে একটা সময় নিয়ে, এই যে একটা ব্যাপার আছে আর কি, এই জন্য তারা কী করছে, খাদ্য পানীয়ের সঙ্গে তারা একটা কী করছে, পার্থক্য খুঁজে পাচ্ছে আর কি, ঠিক আছে। কিন্তু একটা মজার ব্যাপার আছে, পরে সেটা বলছি। তো দেখা যাচ্ছে কি বলছে, ফাকল আলায়ানসা, এরকম বিষয় ভুলে যাওয়ার কথা না, আতোয়া বলেছেন এই কথা, এবং এরকম অনেক আলেম আমল মাজাবো, এটা জহির ইয়ে বলছেন যে লি তুলি ঝামানি, যেহেতু এটা বেশ লম্বা সময় ধরে হয়, ফা উকু উন্নিসিয়ানু ফিহি, এ বিষয়ে ভুল হওয়াটা না দিরুন, খুব বিরল। ওয়াহুয়া জহিরুল মাধাব, এই মতটা হচ্ছে হাম্বলি মাজাবের জহির মত, ঠিক আছে। নাস আলাইহি আহমদ, ওয়াহুয়া কৌলু আতা ওয়া ইবনু মাজিশুন, আহমদ ইবনে হাম্বল এবং আতা ইবনু মাজিশুন তারা সব কী এই মত দিয়েছে। আর ইমাম মালিক তো আদতেই নেই, ইমাম মালিক তো এটা হোক আর খাওয়া পানি করো সবই তো এক, এদিন এখানে উল্লেখ করার প্রয়োজন নেই, তিনিও এখানে এই মতে দিয়েছেন, কিন্তু তিনি তো আর এখানে খাওয়া পান করার সম্পর্ক সে একই মত, সেই একই মত, ঠিক আছে। ওয়া রুইয়া আন আহমদ আমাদের আমল থেকে বর্ণিত আছে আন্নাহু তাওয়াক্কাফা, তিনি এ বিষয়ে তাওয়াক্কুফ করেছেন, তিনি এ বিষয়ে কিছু বলতে চাননি। আল মুগনি ওয়া হুয়া আহাদুল ওয়াজহাইনি লি শাফিঈয়া, আর ওই মতটা অর্থাৎ যে জিমা আলাদা, এখান থেকে যে হচ্ছে ইয়েটা আলাদা, এটা শাফি মাজহাবের একটা মত। শাফি মাজহাবের নিকট গ্রহণযোগ্য মত হচ্ছে আলাদা না, হানাফি মাজহাবের মত, দুটোতেই এক। আর এখানে একটা মত এরকম আছে যে ওটা ওটা আলাদা, মানে জিমা আলাদা। ফাতুল বাড়িতে এটা উল্লেখ করেছেন, ওয়াল হাক্কু ওয়া আল হাকা বিহি বাদু শাফিঈয়া মিন একটা মতের ব্যাপার আছে, এখানে সুন্দর একটা ব্যাপার আছে। এটা কী কারণে যে মাটা আলাদা করা হলো, বোঝা গেল তো? এখানে এই শাফি মাজহাবের কিছু আলেম বাদু শাফিঈয়া মান আল আকালা কাসিরন লি নুদুরি নিসিয়ানি জালিকা, যে যে ব্যক্তি একেবারে গামলা গামলা খাচ্ছে, বুঝেছেন, যে ওখানে তুলু ঝামান লম্বা সময় ধরে হওয়ার বিষয়টা বলা হলো, একটা প্রস্তুতি নিয়ে হওয়া, এখন দেখা যাচ্ছে সে বসেছে এখানে চারদিক থেকে গুছিয়ে গাছিয়ে এসে একটা চমৎকারভাবে খাচ্ছে আর কি, মানে একটা খেয়ে ফেলেছে। এটা তাহলে যদি আমি ওই দিয়ে পার্থক্য করি, যদি আমি পার্থক্যটা ওই দিয়ে করি, ঠিক আছে, তাহলে তো এই জায়গায় এসে হচ্ছে যে সামান্য খেয়ে ফেলেছে, তার সঙ্গে একটা লোক একবার আয়েস করে তার উপর পা তুলে দিয়ে দেখা যাচ্ছে পুরো পেট ভরে খেয়েছে আর কি, ঠিক আছে, পার্থক্য হয়ে যায়। তো এই কারণে অনেক আলেম পার্থক্য অলরেডি করেছেও, মানে শাফি মাজহাব যেহেতু তারা তো উসুল অনুযায়ী কাজ করে, মানে তারা তো কাসির আনলে নতুনই নিঃসাইড, যেহেতু এটা ভুলে যাওয়াটাও বিরল। ফাসুল বাড়ি আচ্ছা ওয়া জওয়াহিরুল হাদিস আদমুল ফার্ক, এইবার এই বিষয়টা ওই হাদিসের যে জহের পরিত্যাগ করা হয়ে যায়, আদেশ বানা খালা সারিবা যে ব্যক্তি খায় পান করে, তাহলে এই বিষয়টাই গেলে পারে আদেশের প্রকাশ অর্থ প্রকাশ পরিত্যাগ করা হয়ে যায়, তখনই বোঝা যায় যে তাহলে জিমার ক্ষেত্রে যে পার্থক্য বলা হচ্ছে সেই পার্থক্য ধার্তব্য না, ওই তো ধার্তব্য করলে তো খাবারের ক্ষেত্রেও কোথাও কোথাও কী করতে হচ্ছে খাস চলে আসছে, তাহলে বোঝা যাচ্ছে যে ওই যদি পার্থক্য মানে লম্বা সময় ভুলে গেছে এটা বড় কথা, সে ভুলেছে কিনা সেটা দেখতে হবে, সে কম বলে কি বেশি বলে কি লম্বা সময় বলে কম সময় বলে ভুলেছে তো বটে, তাহলে যেহেতু অল্প করাও রোজা ভেঙে যায়, বেশি করলেও রোজা ভেঙে যায়, তাহলে যখন অল্প করাই যখন মাপ, তাহলে বেশি করা মূল কারণ এখানে ভুলে যাওয়া, তো এই কারণে এখানে বোঝা গেল। তাছাড়া ওই ওয়াইদ ও জালে, তাছাড়া এই বিষয়টা আরও সমর্থন পাওয়া যায় মা যা ফিল হাদিস, হাদিসে যা এসছে আন্না ইমরাতান আকালাত মিনাল মিনাস সারিদি, যে তিনি মানে এক বাটি পায়েস এক বাটি পায়েস এসেছিল, তিনি পোড়াটা খেয়ে ফেলেছেন, তখন তাকে বলা হলো, তাকে তার তার স্বামী বা একজন বলছেন যে এরপর সে স্মরণ করছে সোমা জাকারাত আর নাহা সাইমা, দেখি সে রোজা আছে, তখন তাকে বলা হলো আল আন বাদামা সাবিত, পেট ভরে খাওয়ার পরেও কি তোমার আবার রোজা হয় নাকি, একজন বলছে, তখন রসুল তাকে বলছেন কি আতেমি সোমা, কি তোমার রোজা কী করো তুমি পূর্ণ করো, ফাইন্নাহা রিজকুন সাকাহুল্লাহু ইলাইকি, আল্লাহ তোমার খাইয়েছে আর কি, এক কথায় নাইল আওতারে এটা উনি পুরাটা উল্লেখ করেছেন আর কি। তো ফালাম ইউফারিক বাইনাল কদেল ইউল কাসির, এখানে কি কোমার বেশিতে কোনো পার্থক্য করেননি, মিনহু ইউলামু আন্না মা ফাররাকু বিহি বাইনাল আকলি ওয়াল জিমা মিন কাউনি উকুইন নিসিয়ানি ফিল জিমা নাদিরুন লি তুলি ধামানিহি গয়রু মুতাবার, এখানে বোঝা যায় যে তারা যার মা যে মূলনীতিতে পার্থক্য করেছে খাওয়া পান করার সঙ্গে সহবাসের বিষয়টা, তা হলো লম্বা সময় হওয়ার কারণে ভুল হওয়াটা একটু বিরল হওয়া, কিন্তু ভুল তার হয়েছে, এই বিষয়টা ধার্তব্য নয় হাদিসে, বোঝা গেল হাদিসে এই বিষয়টা কিনা ধার্তব্য নয়। ফালা উ তু বিরল লাউ তো বড় ফিল আকলের কাছে, যদি এটা ধার্তব্য হতো তাহলে বেশি খাওয়ার ক্ষেত্রেও কী হতো, এটা ধার্তব্য হতো, আল্লাহ আল্লাহ আল্লাহ ভালো করে, তাহলে কি কোনো পার্থক্য পাওয়া গেল না, তার মানে মানে কিয়াস পার্থক্য সহ কিয়াস হয় না, যদি না পার্থক্যটা গৈর মোতাবার হয়, পার্থক্যটা কিন্তু ধার্তব্য বিষয় না হয়, যদি না পার্থক্য বিষয়টা কিন্তু ধার্তব্যের বিষয় না হয়, তাহলে পার্থক্য এখানে কোনো হচ্ছে ইয়ে হয় না। আচ্ছা ওয়াল কিয়াস মা উজুদুল ফারিক মোতাজির, পার্থক্য ছাড়া কিয়াস হয় না ইল্লা আইয়া কুনাল ওয়াসফুল ফারিক মুলগা, যদি পার্থক্যের বিষয়টা এখানে বাতিল না হয়ে যায়, ওর কোনো বিধান নেই, পার্থক্যের কোনো কী নেই, বিধান নেই, ঠিক আছে। আচ্ছা ফাতুল বাড়ি আচ্ছা ওকাদ তাবাইয়ানা আন্নাল ওয়াসফ আল্লাদি ফাররাকু বিহি বাইনা আল আকলি ওয়াল জিমা ওয়া হুয়াল নুদরা লাই উতাবারু বিহি ফি মানাতিল হুকম, পূর্বে আমরা এটা বিধান দিয়ে দিয়েছি যে জিমার সঙ্গে আকলের সবাসের সঙ্গে খাবার খাদ্য পানীয় গ্রহণ করার যে পার্থক্য তারা বর্ণনা করেছে, আর তা হলো এটা বিরল হওয়ার দিক থেকে, এইটা মূল বিধানে কোনো প্রভাব ফেলে না, মূল বিষয়টা কোনো প্রভাব ফেলে না মূল বিধানে, তাহলে সব মিলে গেল। সেই হিসেবে কি, সেই হিসেবে এই পুরা জিনিসটা কী হলো, এই পুরা জিনিসটা হচ্ছে মানে জিমা এবং খাদ্য পানীয় সব কী হলো, একই হয়ে গেল। আচ্ছা, শাফি মাজহাবের কোনো কোনো আলেম তারা এই বিষয়ে আরেকটা উত্তর দিয়েছেন, ও আজা বা বাদু শাফি এই আবি আন্না আদমা উজুবিল কদা মা খুদুন, যেখানে যে কজা করা লাগবে না এটা আমরা পেয়েছি মিন উমমি কৌলিহি ফি বাদি তুরুকিল হাদিস মান আফতরা ফি শাহরি রমাদান। এটা কি আসছে কি না, শুধু কোনো কোনো হাদিসে উমুম আসে যে কেউ রমজানের মধ্যে ইফতার করে, রোজা ভেঙে ফেলে, আফতারা শুধু খায় না আর রোজা ভেঙে ফেলে ভুল করবে রোজা, রসুল থেকে আমার একটা বর্ণনা আছে, শুধু যে খায় বা পান করে ভুলক্রমে তার রোজা হয়ে যাবে এটা একটা হাদিস, আর যে রোজা ভেঙে ফেলে তাহলে ওই হাদিসটা থেকে নিতে গেলে কি আজ করতে হচ্ছে, কারণ ওখানে তো আর সবাসী ভাষার উল্লেখ নেই, আর এই হাদিস থেকে নিতে গেলে কি হচ্ছে, হাদিস থেকে নিতে গেলে এবারে সব চলে আসছে, কারণ রোজা তো সব কিছুতেই ভাঙে, তাহলে হাদিসের মধ্যে এখানে এই হাদিসটার মধ্যে কী পাওয়া যাচ্ছে, এখানে কি আজ করা লাগছে না, এখানে সরকারি হাদিসের যে উমুম তা আমরা এই উমুম থেকে গ্রহণ করছি, লিয়ান্নাল ফিতরা, যেহেতু ভেঙে ফেলার কথাটা আম্মু এটা একটা ব্যাপক কথা, মিন আইয়া কোন আবি আকলিন আও সরবেন আও জিমা, সেটা হতে পারে যে খাওয়া দিয়ে পান করা দিয়ে বা সবাই দিয়ে, তাহলে এটা হাদিস থেকে উমুম থেকে পাওয়া যাচ্ছে আর কি, ফাতুলবাদী কি আছে মৌলিক কথা, তার মানে সেক্ষেত্রে বোঝা গেল কি আল কৌয়া মানে আল আল রয়্যাল কবি যে জিমার সাথে খাদ্য পানীয় কোনো পার্থক্য নেই, যদি সেটা ভুলক্রমে হয় ওখানে যদি কারো স্বেচ্ছাই হয় তার ভেঙে যাবে, আর যার ভুলক্রমে আছে তার হচ্ছে মানে ভাঙবে না ফাতুল বাড়ি। ওয়া ইন্নামা জুকির আল আকলোয়া সুরবু ফিল হাদিস, হ্যাঁ এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এটা উল্টো দিক থেকে আসতে পারে, অনেকে বলতে পারে সুসালাম বলছেন মানে আকালা ও সারি বা নাথিয়ান, যে ভুলক্রমে খায় বা পান করে তার রোজা হয়ে যাবে, সুসালাম খাওয়া পান করার কথা বিশেষভাবে বলছে, তার মানে কি মাফুমে কি বোঝা যায়, তাহলে উল্টোটা অন্য কিছু তাহলে হবে না, এমন একটা মাফুম আসে, তখন এখানে এর উত্তর আছে এই যে ইন্নামা জুকুর আল আকলা ওয়া শুরবা ফিল হাদিস হাদিস লিল গালিব লিয়ান্না নিসিয়ানাল জিবানা আদিরুন বিনিসবাতি নিসবাতি ইলাইহিমা, যে ওইটা এসে যেহেতু বেশিরভাগ ক্ষেত্রেই ওইটাই ঘটে, তো বেশিরভাগ ক্ষেত্রে যা ঘটে সেইটা বললে এই বলা হয় এটা একটা কয়দা, এটা যে ওয়া জিকরুল গলিবলা একতাদি মাফুমান, যখন গলেব কিছু বললে সেটা কি হয় না, ওটার মাফুম হয় না, এটা উসুল আর কি, যখন কোনো কিছু গলেব দিয়ে বলা হচ্ছে তখন সেটা কি হয় না, সেটা হচ্ছে মাফুম হয় না, বলছে আমি তোর ভাত খাবো না, তার মানে এর মাফুম হচ্ছে চিড়ি খাবে, তাহলে না যেহেতু ভাত হচ্ছে গোয়ালে ভাতটা সাধারণত প্রচলন আছে ভাতটার, এই জন্য ভাত দিয়ে সব বোঝায়, এখানে খাওয়া পান করা যেহেতু রোজার মূল, আমরা ইফতার বলতে কী বুঝি, খাদ্য খাওয়া কিছু কিছু খাবার খাওয়া বুঝি, কিন্তু ইবনে উমরের জন্য মাঝে মাঝে আফতার আজাল জিমা তিনি সবাই দ্বারা ইফতার করতেন, তার মানে যেহেতু রোজা ভঙ্গ করা কোনোভাবে এটা হচ্ছে ইফতার, তো দেখা যাচ্ছে কি কিন্তু মূলত বুঝি কোনটা খাওয়া পান করা, তো এই জন্যই খাওয়া পান করা যখন বিশেষভাবে বললে তার সঙ্গে অন্যগুলো চলে আসবে, যেহেতু সেগুলো তো অনুসারী বাদ যাবে না, মূল কিছু বললে বাড়ি গিয়ে বসে ভাত দাও সে কিন্তু ভাত দেবে না, তরকারি দেবে, চামচ দেবে, পানি দেবে, এটা হচ্ছে মূল কিছু বললে তার সঙ্গে অনেক কিছু চলে আসে, তাই এখান থেকে ভাত দাও বলেছে বলে ওখানে আমি আর কিছু দেবো না, আমি তো তোমার ভাত দিলাম খাচ্ছ না, কারণ বসে কেন, তুমি তো ভাত বললে আমি তো মনে করি অন্য কিছু দেওয়া লাগবে না, তো এখানে খাওয়া পান করার ক্ষেত্রেও এখানে আমরা হাদিসে খাওয়া পান করার কথা বলা হয়েছে, এটা হচ্ছে কি লিল গলিব, ওটা গলে হওয়ার কারণে লি আন্না নিসিয়ানাল জিমা নাদিরুন বিন নিসবাতি ইলাইহিমা, যেহেতু খাওয়া পান করার সঙ্গে চিন্তা করলে পারে আসলে এটা সব মেনে নিচ্ছে যে নুদরা, এটা আসলে ঘটে খুব কম, মনে হয় শতাব্দীতে একটা বলা যাবে না ঠিক নেই এরকম, তো ঘটে কম তো এটা বলা লাগেনি, তাই মানে এই না যে তার বিধান আলাদা বলা লাগেনি, কারণ ওটা গলেব না, ঠিক আছে, ওয়াজিকরুল গলিবিলা একটাতে মাফুমান, আর কোনো কিছু যেটা বেশি ঘটছে বেশি প্রচলিত সেটা বলার মাধ্যমে যেটা গলেব সেটা বলার মাধ্যমে কি এটা অন্য কিছু বাদ পড়ে যায় না, বরং তার সঙ্গে অন্য কিছু কী হয় ঢুকিয়ে পড়ে, কারণ সেটা হচ্ছে কি, হ্যাঁ সেটা হচ্ছে নেতা, সেটা হচ্ছে তার সাইয়েদ, বলছে আজকে মাস্টার ফেরা ম্যাচ জিতল, তার মানে মাস্টার একা যেতে নেই, যাই হোক এটা গেল হচ্ছে ইমা আমাদের না আম বলতে বর্ণিত আছে এরকম ভুলক্রমে যে ব্যক্তি সবাস করে তার উপরে কাফরাও আবশ্যক হবে, গেল এসবই আমরা বলছি যে কিছুই হবে না, এখানে কাজাও কাজা কাফারা তার কিছুই কি করা লাগবে না, তাদের কোনো ভুলক্রমে এটা করে, এটা হচ্ছে গেল এই মশালা, মানে হচ্ছে ঠিক আছে। আল মাসআলাতু আসসালিসা, তৃতীয় মাসালা, মানে ওটা গেল দ্বিতীয় মাসালা। মঙ্গল ভাই ক্লান্তি লাগছে? সোহেল সোহেল ভাই, আমাকে তো ছুট আমাকে তো ছুটির উপরে আসি, মানে যে সমস্যা মনে হলে কেন কারো কষ্ট দেবো না রোজা অবস্থায়, তো মানুষের কষ্ট দিয়ে আবার গোনা না হয়। মশালাগুলো তো জানা দরকার আসলে, অনেক মশালা আমরা জানি না, বা হয়তো কেইল অল কল নানা দাদা আপনারা শুনছেন, হয়তো অনেক অডিও অনেক ভিডিও অনেক কিছু শুনছেন, নানা রকম কথাবার্তা শুনছেন। হ্যাঁ, অনেকে এর আগেও এসছে আপনারা সেগুলো ছিলেন না, সেগুলো ছিলেন না, অনেক অনেকে বলেছে যে পায়খানা পায়খানা দিনে বলা করা যাবে না, রোজা ভেঙে দিতে পারে, রাত্রি করতে হবে, নানা রকমের মানে ইয়ে আছে আর কি। তো এগুলো এখন রোজা আমরা রাখছি, এখন অনেকের কষ্ট হয়ে যাচ্ছে, গ্রাম অঞ্চলে অনেকে আমার জানা আছে, আমি নিজে জানি অনেকে পুরা রমজান মাসটা সবাই সবাই থেকে দূরে থাকে, আপনারা জানেন কিনা জানি না, পুরা রমজান মাসটা কষ্ট করে মানে ইয়ে করে। তো এইসব জিনিসগুলো মানে এগুলোর ফতোয়া না জানলে এগুলোর বিরুদ্ধে কথা বলা যায় না, আবার নিজেও এইসব ব্যাপারে একটা দৃঢ়ভাবে একটা আমল করবো সেটা কেউ কী এটা করা যায় না। এবং বিশেষ করে যখন ফতোয়াটার মূল জানলাম আমি, হাদিসটা কদর পর্যন্ত আসছে, কোন হাদিস থেকে জিনিসটা আসছে, তখন তো আলাদা একটা কুয়াত একটা শক্তিশালী তো আসেই। তো তৃতীয় তৃতীয় মাসাল আছে, মান আফতারা মুকরাহান আলাইহিল কদা লামান কানা মুলজিয়ান। এখানে হচ্ছে যে ব্যক্তিকে বাধ্য করে ইফতার করানো হয় সে তার রোজা ভেঙে যাবে। ও আম্মা মান উকরিহা আলা শাইয়িন, যাকে কোনো কিছু করতে বাধ্য করা হয়, মিন জালিকা, এই সমস্ত কিছুর মধ্যে, বিল ওয়াইদি ফাফা আলাহু, হুমকি ধামকি দিয়ে আসে নিজেই সেটা করলো, ফাকালা বাদুহুম, তাদের মধ্যে কেউ কেউ বলেছে লা ইউফাত্তারু বিহি, সে তার রোজা ভাঙবে না, লিকাউলি নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আমার উম্মতের ওপর থেকে ভুল করা ভুলে যাওয়া বা হচ্ছে যা তাদের বাধ্য করা সেটা মাপ। এটা সেই কারণে অনেকে বলেছেন, এটা অনেকের মত রয়েছে যে বাধ্য করছে তাকে কেউ খেতে, সে কী হবে না, সে হচ্ছে তার এটা ইয়ে হবে না। ওয়াকালা আখরুন ইউফাত্তারু বিহি, অন্যান্য বলেছেন তার রোজা ভেঙে যাবে, লিয়ান্না ফিলুল মুফা লিয়ান্নাহু ফাল আল মুফাত্তির লি দাফ ইর দরর আর নাফসিহি ফাশবাহাল মারি। সুন্দর একটা উদাহরণ, সে কাজটা নিজে করেছে কিন্তু, হ্যাঁ সে তার কোনো ক্ষয়ক্ষতি ঠেকানোর জন্য করেছে, তাহলে তার উদাহরণ হচ্ছে যদি কেউ রোগ রোগ অবস্থায় কিছু করে, রোগ হয়েছে বাধ্য হয়ে ওষুধ খেয়েছে, কী হবে রোজা ভেঙে যাবে, সবাই একমত করছে, তো সে কাজটা কাজটা সেই করছে, কিন্তু সে হয়তো নিজের কোনো ক্ষয়ক্ষতি ঠেকানোর জন্য, নিজের যে কোনো বিপদ আপদ কোনো সমস্যা ঠেকানোর জন্য সে হচ্ছে করছে। ফাঁস বাহাল মারির তার উদাহরণ হচ্ছে কিসের মতো, যে রুগী তার মতো, কারণ রুগী যেরকম বাধ্য ম্যাক্সিমাম রুগী কাজ করে কি বাধ্য হয়ে কাজ করে, ইনহেলার গ্রহণ করছে, একটা ওষুধ খাচ্ছে, একটা বাধ্য হয়ে করছে, তো বাধ্য হয়ে করলে তো রোজা হয়ে যাবে তা নয়, কিন্তু সে রোজা ভেঙে ফেলছে, পরে সে কাজা করে, বাধ্য হয়ে করলে তুমি রোজা আল্লাহকে বলেছেন তা কামান কানা মারিয়ে দেন আবার সাফা দিন, যে রোগা যে রুগী ছিল সে খাতে থাকা রোজা করা লাগবে না, তাহলে বলতে পারতেন, বাধ্য হয়ে সে খাচ্ছে কী করবে, বাধ্য হয়ে খাচ্ছে তাহলে রোজা হয়ে যাবে। তাহলে এক সুন্দর একটা উদাহরণ, যেহেতু সে স্বেচ্ছায় খাচ্ছে, খাচ্ছে সে কিন্তু নিজে, খাওয়া গেলা পেটের রোগা সব তার ইচ্ছায় হচ্ছে, কিন্তু সে করছে এটা কোনো একটা দিকে তাকিয়ে, কোনো একটা মাসলাহাত, কোনো একটা সমস্যা, কোনো একটা কিছু তাকিয়ে, এই কারণে হচ্ছে এটা মোটামুটি বেশিরভাগ আলেমের মতে হচ্ছে রোজা এখানে ভেঙে যাবে, অল্প কিছুদের মতে এখানে আছে, এখানে রোজা ভেঙে যাওয়াটাই হচ্ছে অত্যন্ত সঠিক কথা আর কি। ঠিক আছে, লিদাফি দরার আর নাফসি ফাঁস বাহাল মারিদ ইফতিরু ইউফাত্রুলি দাফিল মা ইফতিরুলি দাফিল মার, যে রোগ ঠেকানোর জন্য কী করে সে হচ্ছে ইফতার করে, রোজা ভেঙে ফেলে তার মতো অবস্থা। ওমান ইয়াশরাবুলি দাফ ইল আতাশ, আর যে পেপাশাই মারা যাচ্ছে, তৃষ্ণায় মারা যাচ্ছে, এই এই কারণে সে পান করছে, কী হবে তার রোজা ভেঙে যাবে, কারণ খুব তার পেপাশাই লেগেছে, মারা যাওয়ার উপক্রম হচ্ছে, কী করতে রোজা তোমার রোজা তুমি পাওয়া মারা যাওয়ার উপক্রম হচ্ছে, তোমার রোজা হলো না, পরে করবা, তুমি টিকতে পারছো না, তো তুমি তাহলে কেটে খেয়ে ফেলো, বোঝা গেল জিনিসটা। তাহলে কেউ ডাকাতে ডাকাতে বা চোরে তাকে বাধ্য করে কোনো দেখেছো কাফের কাফেররা ধরেছে কোনো মুসলমানকে চিন দেশে, এই রোজা রেখেছো তুমি ভেঙে ফেলো, মানে মারবো, পানি খাও পানি খাও, পানি খাই নি, রোজা ভেঙে গেল, রোজা ফেলে কি ভেঙে গেল, কারণ সেই কাজটা করলো। হ্যাঁ, এবার আসছে ওই এখান থেকে একটা প্রশ্ন আসছে যে তার মুখ হাঁ করে ঢেলে দিল, রোজা ভাঙবে না, মূল জিয়ান, তার মানে সে নিজে করেন, এটা রিখতিয়ার, স্বেচ্ছা স্বেচ্ছাক্রমে করা, দেখা যাচ্ছে সে খাচ্ছে না, মুখ হচ্ছে হাঁ করে তার ভিতরে ঢুকে দিল, হ্যাঁ তখন সে চলে গেল, তার ভিতরে চলে যাচ্ছে, সে ঠেকাতে পারছে না, যতটুকু সময়টা চেষ্টা করে ঠেকানোর চলে যাচ্ছে, এটাকে বলে মূলজি, মানে তার এইটা একরকম বাধ্য, বাধ্য দুটো ভাগ, একটা হচ্ছে তাকে হুমকি দিয়ে তার দিয়ে করিয়ে নেওয়া, আরেকটা হচ্ছে যে তাকে কেউ বলবে না যে সে করেছে, সে খেয়েছে খাইয়েছে, হ্যাঁ সে কিন্তু খাইনি, তো সে না খাইলে কি রোজা ভাঙবে? তাকে খাওয়া লাগবে জিনিসটা, ঠিক আছে? তো দেখা যাচ্ছে তাকে খাই দিচ্ছে পানি, তাকে খাই দিচ্ছে জল করে, যাই সেটা পরে আসছে। তাহলে কি যে হচ্ছে এই জন্য মানে যেহেতু ওই কারণটা থেকেই বুঝতে বোঝা যাচ্ছে, ওখানে সে নিজে কষ্ট বলে ভাঙছে, ইখতিয়ার আছে তার, এখানে সে নিজে কষ্ট না, এই জন্য তার কি হবে না, তার ভাঙবে না। হ্যাঁ অমান এসরা বলি দাফিল আতাস, আচ্ছা ওই ফারিক ওয়াল মুলজি, এখানে মুলজি মানে যাকে জোর করে খাইয়ে দেওয়া হয় তার সাথে এটার পার্থক্য রয়েছে, লি আন্নাহু খরাজা বিদালিকা আন হাইজুল ফিল, যেহেতু সেক্ষেত্রে সে কাজটা করেছেই বলা যায় না। কিন্তু কথা মানে কথার মূল বিধানটা কোন জায়গায়, যে ইখতিয়ার অন করা, শেষে কোনো কাজ করা, তো সে করিতে বলা যায় না, যাকে তাকে খাইয়ে দিচ্ছে গলার মধ্যে হাত ঢুকিয়ে তাকে জোর করে সে চেষ্টা করছে ঠেকানো করে চলে যাচ্ছে, সে কি খেয়েছে বলবে? হ্যাঁ সে তাকে খাইয়েছে বলবে, ঠিক আছে? এই জন্য দেখা যাচ্ছে কি সে খায়নি, তো তাহলে রোজার ক্ষেত্রে ইখতিয়ার স্বেচ্ছায় করার একটা ব্যাপার আছে, আমি তো স্বেচ্ছায় করিনি, এই জন্য কী হবে এক্ষেত্রে হচ্ছে লিয়ান্নাহু খরাজা বিজালিকা আন হাইয়েজিল ফেলি, যদি এক্ষেত্রে সে ওই কাজটা করেছে বলেই গণ্য হয় না, অলি জালিকা লা ইউদাফু ইলাইহি, এই কারণে ওই কাজটাকে তার দিকে সম্পর্দ করা হয় না যে সে করেছে, অলি জালিকা ইফতারাকা ফি মালা উকরিহা আলা কাতলি আদামিন ওয়া উলকি আলাইহি, এই কারণে দেখা যাচ্ছে যে যদি কোনো ব্যক্তিকে বাধ্য করা হয় অন্য কোনো মুসলমানকে হত্যা করতে, এই বাধ্য হত্যা করো নাহলে তোমাকে হত্যা করবো, তোমার ছেলেকে হত্যা করবো, কি তোমার এই ক্ষতি করবো, এই বাধ্য করে তাকে বলা হয় তুমি হত্যা করো, যদি সে হত্যা করে এর কিসাস হবে, কারণ তোমার জীবনটা তার জীবনের থেকে নামি নাই, ওকে? কিন্তু দেখা যাচ্ছে তাকে ধরে টানুন ফেলে দেওয়া হলো আর আরজনের উপরে, আর এর পড়ে যায় ও মরে গেল, এর কি কী মানে তাকে ধরে টানুন ফেলে দেওয়া হবে, তো এটাই বলছেন যে লিজালে কিপ্ত রাখা বলাও যে যদি কোনো ব্যক্তিকে কি হত্যা করতে বাধ্য করে আর তাকে ধরে কী করছে তার উপরে টান মার, তোমরা মনে করেন দেখা যাচ্ছে ছোটো বাচ্চার উপরে কোনো একটা বড়ো মানুষকে সে ঠেলে ফেলে দিচ্ছে, তা দিয়ে হত্যা করা, কিন্তু সেটা তো সেটা আলা, সে যন্ত্রের মতো, সেখানে তো তার হচ্ছে ক্রিয়া নেই কোনো, ওকে? তাহলে এই জন্য ওই দুটোর মধ্যে এখানে এখানে হচ্ছে এই পার্থক্যটা রয়েছে আর কি আলমুগ্নি। কয়েদাউকরি হয় রজুলু আলাল জিমা ফাসাদা সমূহ, যদি কোনো ব্যক্তিকে কোনো পুরুষ মানুষকে যদি সহবাস করতে বাধ্য করা হয় তাহলে তার রোজা ভেঙে দেবে, সে নিজেই কষ্ট, তখন নিজেই কষ্ট, এখানে পুরুষের ক্ষেত্রে ফিল খুব স্পষ্ট জাহির, লিয়ান্নাল ফিল মিনহু, কেননা কাজটা কার পক্ষ থেকে, তার পক্ষ থেকে, আম্মা ইনকানা নাঈমান মিসলা আনকানা, যদি সে ঘুমন্ত অবস্থায় থাকে এরকম হয় তার স্ত্রী এরকমভাবে করে বা কোনোভাবে হয় লা কদা আলাইহি ওলা কাফরা, তার কত খাজা কাফারা নেই, বোঝা যাচ্ছে কেন? তখন ইখতিয়ার নেই এখানে, সে তো জেগে যায়নি বা সে ইয়ে হয়নি আর কি, ঠিক আছে? আচ্ছা ও কাজালিকা ইজা ইনকানা ইলজা, এটা মানে একই কথা, যদি যদি এরকম অনেক সময় হয়, এটা অনেক দেশে হয় যে অনেকটা বলে পুরুষ ধর্ষণ যেটা বলে, যদি ইলজা সে চেষ্টা সে এর মধ্যে নেই, তাকে দেখা যাচ্ছে জবরদস্তিভাবে দেখা যাচ্ছে, তার কোনো ফিল নেই, তার কোনো এখতিয়ার নেই, সে বরং যতটুকু তার ইচ্ছা আছে সেটা হচ্ছে না করার, আর যতটুকু তারা করিয়ে নিচ্ছে কোনো কিছু সেই খাবারের মতোই, ওই খাদ্য খাবারের মতোই আর কি, এটা কী হবে না, মিসলান গলাবাত হু ফি হালি একজতিহি, সে জেগে থাকা অবস্থা দেখা যাচ্ছে তাকে তার এক কথায় হারিয়ে পরাজিত করে তার এই কাজটা করছে, মাকফুরান আলা নাফসিহি, ওয়াহাদা মাযহাবু শাফি, এটাও ইমাম শাফির আছে মাযহাব, লিআন্নাহু মানা হাররামাহু সাওম হাসলা বি গায়রি ইখতিয়ারিহি, কেননা এটা রোজা অবস্থায় করা হারাম ঠিকই, কিন্তু সেটা তো ঘটেছে তার ইচ্ছাই না, ফালাম ইউফাত তার বিহি, এই কারণের মাধ্যমে তার রোজা ভঙ্গ হবে না, কামালাও আতরত কামাল আতরতের রিহ এলা হালাকিহি জোবাবা, যেমন বাতাসের ঝাপটা একটা মাছি এসে যদি ঢুকে পড়ে, মাছি এসে পদার মধ্যে কী হবে না, ভাঙবে না, কারণ তার তো কোনো ফিল নেই এখানে আলমুগ্নি। আচ্ছা ইন উকরিহাতিল মারাত ওয়ালাল জিমা, আচ্ছা যদি কোনো মহিলাকে যদি এরকমভাবে হচ্ছে বাধ্য করা হয়, আমাদের ইবনে হাম্বলের মতে তার কাজা করতে হবে, ও আলা কিয়াস ইজ আলিকা ইজা অতিয়াহা নাইমা, তারা বলছে মানে ঘুমন্ত অবস্থাতে হলেও এরকমভাবে তার কাজা করতে হবে, এটা হাম্বলি মাধবের মত আর কি। আচ্ছা আলমুগ্নি ও কলা শাফি বলছেন আবু সাউরা ইবনুল মুনজির ইনকানাল ইকরাহ বি ওয়াইদিন, যদি তাকে হুমকি ধামকি দিয়ে কাজটা করিয়ে নেওয়া হয়, একই কথা আবার একই কথা, এটা ইমাম শাফির মত এবং এ মতই সঠিক, করিয়ে নেওয়া না হয় আত্মা ফালাত এমন কিছু নিজেই করে, তাহলে ফাঁকা মাছ ফাঁকা, তাহলে এটা এরকমই। ওয়াইন কানা ইল যা, যদি তার কোনো এখতিয়ার না থাকে সেখানে, লাম তুফাত্তার, তাহলে তার রোজা ভঙ্গ হবে না। ওকাজ আলিকা ইন অতিয়াহ ওহিয়া নাইম, এভাবে ঘুমন্ত অবস্থাতে হলে তখন এখতিয়ার নেই, অত ফিরে হবে না। ওকদ কল আহমদ ফি রিওয়ায়াতি ইবনুল কাসিম, আমদ অন্য জায়গায় বলেছেন, কুল্লু আমরিন গলাবা আলাইহি সমু গলি গুলি বা আলাইহি সমু লাইসা আলাইহি কদা, যে যে যে সমস্ত কাজগুলো কোনো রোজদারের ইস্তার বিরুদ্ধে জোর করে করে নেওয়া হয় তাতে কোনো কদা নেই। আমভাবে একটা কথা আছে আমাদের ইবনে হাম্বল থেকে, আমভাবে একটা কথা আছে আছে ফায়েক রুজু মিনহু, এখান থেকে বলা যায় আন্নাহু লা কদা আলাইহা, যে এই মহিলার উপরে কি নেই, কজা নেই। এটা কানাত মূল মূল যা থান, যদি সে বাধ্য করে হয় ওই রকম বাধ্য আর কি, নাইমা অথবা সে ঘুমন্ত ঘুমন্ত হয়, লিয়ান্না হলাম ইউজাদ মিনহা ফিলুন, কেন তার কোনো কাজ পাওয়া যায়নি এখানে, তার পক্ষতে কোনো কাজ পাওয়া যায়নি। ফালাম তো ফাত্তার, অতএব তার সে রোজা ভাঙবে না। কামা লাউ সুব বা ফি হালা কেহা মা বিগড় ইখতিরাই, যেমন যদি তার গলার মধ্যে পানি ঢেলে দেওয়া হয় তার কোনো ইখতিয়ার ছাড়াই। আল মুগনি ওয়াহাদা হুয়া সহি, এটাই হচ্ছে সহি মত, বুঝা গেল জিনিসটা, মানে পার্থক্য বোঝা গেল জিনিসটা, মানে ও মানে মানাতুল হুকুম, বিধানটা আসছে কোন থেকে কোন দিকে, তাফসিলটা তাফসিলগুলো কি, তার মানে এখতিয়ার আন কাজটা তার হতে হবে, যেমন স্বপ্ন দোষে রোজা ভাঙে না কারণ সেটা ইখতিয়ার আন হয় না, তার ইচ্ছায় সেটা হচ্ছে করে না আর কি। আচ্ছা, ইবনে মুনজির এ বিষয়ে সবার ইজমা উল্লেখ করেছেন, একমত উল্লেখ করেছেন যে হচ্ছে যদি কারো গলার মধ্যে মাছি চলে যায় রোজা অবস্থায় একদম ভিতর পর্যন্ত, আন লাশ হাই আলাই, তার কোনো সমস্যা নেই, কারণ ওটা ওখানে ইখতিয়ার নেই, এখান থেকে ক্যাশ করে বাদ বাকি সবগুলো করা যায়, যেখানেই ইখতিয়ার নেই সে জায়গায় কী হবে না, সে জায়গায় হচ্ছে আল মাসআলাতুর রাবিয়া, চতুর্থ মাসালা হচ্ছে সাব কুলমা ইলাল হালক আসনাল আদমাদাতি লা ইউফাত্তির, যে হচ্ছে ওযু করার সময় যদি হচ্ছে গলার মধ্যে পানি চলে যায়, মানে কুলি করার জন্য পানি দিয়েছি কিন্তু গলার মধ্যে চলে গিয়েছে, ঠিক আছে, এই এই অবস্থা, এটা রোজা ভাঙবে না। আচ্ছা, আল মুগনুতে বলছেন অইন তামাদমাদা আও ইস্তান শাখা, যদি সে হচ্ছে কুলি করে বা নাকে পানি দেয়, সাবা কলমা ফাসাবা কলমা, আর মা পানি তার তার তাকে হার মানিয়ে তাকে হার মানিয়ে তার গলার মধ্যে চলে যায়, মিন গয়েরি কস দিন ইচ্ছা করে না, বলাই সোরফিন বারবার বাড়াবাড়ি করেও না, আলা সাই আলাইহি তার কোনো কিছু করা লাগবে না, অবিহি কলাল আবজাই ওয়া ইসা কোয়া শাফি ফি আহাদি কৌলাইহি, এটাই হচ্ছে এই সমস্ত আলমদের মত, যাদের নাম বললাম আর কি। ওয়া কলা মালিকা মালিক ও আবু হানিফা আবু হানিফা ইউফাত তরু, তার সে রোজা ভেঙে যাবে, মানে কুলি করার সময় যখন হচ্ছে পানি যদি চলে যায়, এটা হুজুরের ফতোয়া দেয় দেখবেন যে এটা হচ্ছে ওই এমনিতে ভুল করে খেয়ে ফেললে পারে তার সমস্যা নেই, কিন্তু দেখা যাচ্ছে ইচ্ছা করে সে কুলি কস জানে আমার তার রোজা মনে আছে, কিন্তু কুলি করতে গিয়ে সে অনিচ্ছা করতে হবে, কী করলো খেয়ে ফেললো, ঠিক আছে। লিয়ান্নাহু আউ সালাল মা ইলা জাউফিহি জাকিরন লি সাওমিহি ফাফতারা কামালাউ তা আম্মাদা সুরবাহু, যেহেতু তার রোজার কথা মনে আছে, সে তো ভুলকারের ভুলক্রমে করার মধ্যে গণ্য না, হাদিসে ভুলক্রমে করার ব্যাপারে রায় ছাড় দেওয়া হয়েছে, কিন্তু এখানে যেহেতু হচ্ছে মানে সে তো তার স্মরণ আছে, অতএব তার এই রোজা কী হবে ভেঙে যাবে। ওয়া কামা ইজা উকরিহা আর রোজুলো আলাল আকলে ওয়া ওয়া সুরবি ফালা ফাইফতিরু, আর যেমন যদি কোনো ডাকাত দল কোনো ইয়ে কাউকে বাধ্য করে খেতে আর সে খায়, তাহলে কী হয় তার ইয়ে হয়। তো হচ্ছে ওয়াহাদিহিল মাসআলা ইউশবিহু মান দাখালা ফি হালকিহি যুবাব ওয়া হুয়া সাঈদ, এই মাসালাটা ওই স্মরণ থাকা না থাকা সম্পর্কিত না, এটা একটা তামু ইয়ে, এটা একটা ভুল লাইন চলে যাওয়া, স্মরণের দিকের দিক থেকে বলাটা এখানে আদম ইখতিয়ার বলে আরেকটা বিষয় আছে আছে সেটা আদম ইখতিয়ার, যে ইখতিয়ারে না থাকা, যেমন ওই মাছে ঢুকে পড়া গলার মধ্যে, এখানে তো তার স্মরণ আছে, ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে তার হচ্ছে ইখতিয়ার নেই, তো এই মশলাটাও আদামি ইখতিয়ারের মধ্যে হচ্ছে পড়ে, তবে এখানে এখানে ইখতিয়ারের বিষয়টা একটু জটিল, দেখা যাচ্ছে সে অর্ধেক হচ্ছে তার ইচ্ছায় বাকিটা হচ্ছে তার অনিচ্ছায়, আর মাছির ক্ষেত্রে পুরাটাই ঢুকছে কি তার অনিচ্ছায়, তার মানে পুরাটাই তার কোনো ক্রিয়া নেই এখানে, এখানে তার কিছুটা ক্রিয়া রয়েছে আর কিছুটা তার বিক্রিয়া রয়েছে, ঠিক আছে, এই কারণে কি কাজটা হচ্ছে সন্দেহ আছে। এই জন্য আলেমদের মধ্যে কিছু আলেম যেমন হচ্ছে আবু হানিফা এবং মালিক দুটো মাঝহব, তারা বলছে যে ভেঙে যাবে রোজা, আর অন্য আলেম বলছে ভেঙে যাবে না। এখন যদি আমি একটা করি তাদকিক করি আর কি, ফাকদ নাকালা ইবনু মুনজির আল ইত্তিফাক, আমি আগে উল্লেখ করেছি যে হচ্ছে মাসি ঢুকে পড়লে পর ইবনু মুনজির ইত্তিফাক উল্লেখ করেছেন যে সেটা হচ্ছে ইয়ে হবে না, এটা এর মধ্যে হচ্ছে অন্তর্ভুক্ত। ওয়াকাদ ফাররাকা বাদুহুম বাইনাহুমা, এর মধ্যে অনেকে পার্থক্য করেছেন এই দুটোর মধ্যে, বি আন্না আর জুবাব ইয়াদ খুলুবি নাফসিহি বি খিলাফিল ইস্তিনশা কল মাদ মাদা ফাইন্নামান তা তানশাউ আন তাসাব্বু বিহি। এখানে তো মাছে তো পুরাই ঢুকছে তার স্বেচ্ছায়, কিন্তু এখানে কুলি বা নাকে পানি দেওয়ার ক্ষেত্রে এর কে করছে, কাজটা তো শুরু করছে সে, ফাসুল বাড়ি আন্নাহু আদ খালাল মা ফি ফামিহি বিনাফসিহি, কেননা মুখে সে পানি ঢুকিয়েছে নিজেই। ও হাজা ফারিকুন লাই ওয়াসিরু ফিল হুকমি, আর এটা এমন একটা পার্থক্য যার কারণে এই বিধানে কোনো পার্থক্য হয় না। লি আন্নাহু, যেহেতু আদ খালাল মা ফি মাউদাইন ইয়া হিল্লুলাহু, তার যতটুকু ফিল আছে ততটুকু তো জায়েজ, এখানে যতটুকু তার ফিল আছে ওটুকু তো জায়েজ, তার যতটুকু সে ঢুকিয়েছে সেটুকু তো জায়েজ। ওলাই উফাত তার উবিহি, তাতে তো রোজা ভাঙে না। সোম্মা সাবাক আল মা ইলা মাউদাইন লা ইয়াহিল্লু ওয়া ইউফাত্তারু বিহি, কিন্তু পানি নিজেই চলে গিয়েছে এমন জায়গায় যেখানে হচ্ছে ইফতার, যেখানে হচ্ছে ইফতার হয়ে যায়। ফা হুয়া ফাইলুন লিল ইন্তিকাল আল আউয়াল ওয়ালা তাসির লাহু, সে প্রথম যে পানি নেওয়াটা সে করেছে কিন্তু এর তো কোনো ভূমিকা নেই ইফতারের ক্ষেত্রে, ফিল ইফতার। ওয়া গয়রু ফাইল লিল ইন্তিকাল আল সানিল্লাযি আফতারা মিন আজলিহি, যে কারণে সে হচ্ছে ইফতারটা হচ্ছে সেটা সেখানে সে কে না, সে হচ্ছে ফাইল না। ফা আসবাহা মান ইউফাত্তর উবি গয়রি ইখতিয়ার ইখতিয়ারিহি, তো যে অনিশ্চিতভাবে করেছে তার সঙ্গে কী হয়েছে, তার ওই মাছি ঢুকে পড়ার সঙ্গে। কামান দাখালার দুবাব ফি হালাকিহি, যেমন মাছি ঢুকে পড়ে। ওয়ালা কুসুর মিন, আচ্ছা ওয়ায়ু ফারিকুল মুকরাহ লিআন্নাহু ইয়াফআলুহু বিনাফসিহি, আর যাকে বাধ্য করা হয় আর সে করে, সে তো মুখ থেকে গলার সবই সে নিজেই করছে, খাস তো সে নিজে ডাকাত তাকে বাধ্য করছে, তার সঙ্গে তার পার্থক্য রয়েছে। কারণ সে এখানে যতটুকু করেছে ওইটুকু বৈধ, আর যতটুকু চলে গেছে ওইটুকু তার অনিচ্ছায় গিয়েছে, যে কারণে তার ইফতারটা হয়েছে মূলত সেই কারণটা হয়ে গেছে কি অনিচ্ছায়, এই কারণে তার রোজা ভাঙবে না আর কি। ওয়ালা কুসুর মিন কিবালিহি, তার পক্ষ থেকে এখানে কোনো কুসুর নেই, কোনো দোষ নেই। ফাইন্নাহু ফাআলা মা ইয়াহিল্লুলাহু লিযা ফাররাকা, যেহেতু সে যা করেছে সেটা বৈধ, তার জন্য সেটা বৈধ, কুসুর নেই। লিজা ফাররাকা বাদুহুম আশিয়া আন ইত্তাদিহু ফিহি তাকসির মিন ফিলিহি মিন কিবালিহি, কি এই কারণে অনেক আলেম এখানে মূল মশালাটাই একমত হওয়া সত্ত্বেও তা কী করেছে, তারা হচ্ছে যদি কিছু কিছু মশালা ইস্তিসনা করেছে, ব্যতিক্রম করেছেন এই কারণে যে যেহেতু সেখানে তার কুসুর আছে, সেখানে তার কমতি আছে, তার হচ্ছে দোষ আছে, আমরা বিষয়টাই আসি। আচ্ছা ওখান ফাররাকা বাদুহুম বাইনাল ফারিদা ওয়ান নাফিলা, কেউ কেউ এখানে ফরজ অজু আর নফল অজু পার্থক্য করেছে, তার মানে নফল অজু তো নফলও পাইতো, মানে যেহেতু ফরজ তো করতেই হচ্ছে তাই তার সেখানে দোষ নেই, কিন্তু নফল অজু সে না করলেও তো পাইতো। ইং কান আল উদু উহুল সলাতিল মাকতুবা সোম্মা লাম ইউফসিদ ও ইং কান আল ইত্তাতাউ ফাসাদা, যদি ফরজ নামাজের জন্য হয় তাহলে পরে তার অজু হচ্ছে তার ওই ভেঙে যাবে না ভাঙবে না, এরকম একটা ইয়ে বাদায়ু সানাই। অকালা বাদুহুম ইনঝাদা আলা আর সালাস ফাসাদা, যদি তিনবারের বেশিবার কুলি করতে গিয়ে তার হয় এটা রোজা অজু তো তিনবার, এরকম একটা ব্যাপার সেবার দিকে অনেকে খেয়াল করেছে আর কি, ঠিক আছে। তখন সেক্ষেত্রে তার ইয়ে হবে না, তিনবারের বেশিতে গেলে পরে তার কী হবে, তার হচ্ছে ইতর হয়ে যাবে, ঠিক আছে। তো হচ্ছে ওয়াফার রাখা আখারু না বাইনা আন ইউ মাদমিদা, কেউ কেউ বলছে এখানে ওসব তহরাত তহরাত বিষয় না হলে উলি হা যাতেন, কোনো প্রয়োজন আছে মুখটুকু ধোবে বাড়ি থেকে আসলো, কাগজ লিফামি হিন্দাল হালা, যেমন মুখ ধোয়ার সময় প্রয়োজনের ক্ষেত্রে। ওয়া বাইনা আই আন কানা আবিসান, আর যদি সে খেলতাম আসার সড়ে করছে, এরকমভাবে অনেকে চেষ্টা করেছে যে এই বিষয়ে তার দোষটাকে হচ্ছে ইয়ে করা, মানে ওলা ইউমকিনু তাফরিকু বিশাইয়ি মিন যালিক, এর কোনো কিছু দ্বারা এখানে পার্থক্য করা এটা সঠিক না। আলি আন্নাল হুকমা ফিহি সাওয়ান মিন জিহাতি কাউনিহি ফালা মা ইয়াহিল্লু ফিলু ফিলু ফি সাওয়াব, এই সব কিছুতে বিচার একই যে এখানে রোজার ক্ষেত্রে এটা করা যায়। ওলা ইউফাত্তিরুহু, আর একেই এটা করে রোজা ভাঙে না। সোম্মা সাবাক আল মা ইলা মাউদাইল ইফতার, যেখানে গেলে রোজা ভেঙে যায় এবার মান পানিটা নিজে সেখানে চলে গেছে, ইফতার আন আদামি ইখতিয়ার, কোনো তার ইচ্ছায় ছাড়াই। ওহোয়া লাম ইয়াকসুদ হো, সে এটাকে ইচ্ছা করেনি। অলাম অলাম ইয়াগলিব আলা জন্নিহি হুসুল হো, সে এটা যে হবে তার সেটা মনেও হয়নি। অয়ুমকিনু তাফরিকু মিন কিবাল, এখানে পার্থক্য এদিক থেকে করা উচিত। আই ইয়াফ আলা ফিলান, হ্যাঁ ফিলান, আচ্ছা ইয়াহসুলুল ইফতারু মিনহু গালিবান, যদি সে এমন কিছু করে যাতে ওই রোজা ভেঙে যাওয়াটাই গালেব, তখন তার এখতিয়ার কিন্তু শিবু এখতিয়ার চলে আসে, সে স্বেচ্ছাই করছে কাজটা। দেখা যাচ্ছে পানি গলার মধ্যে দিয়ে একেবারে মানে সে নাক মুখ যাতে করে বেশিরভাগ ক্ষেত্রে চলে যাওয়াটাই স্বাভাবিক, এমন কাজ করছে তাহলে সে কুসুর, তার দোষ আছে ওই যাওয়ার পেছনে, যাওয়ার ব্যাপারে তার। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আদম ইখতিয়ার বিন ওহু আলাম ইয়াকসুদ ওয়ালাম ইয়াগলি বলা জন্নিহি হুসুলুহু অম কোনো তাফরিকে গেল কাল মোবালাগাতে বিফিল মাতমাদা ওয়াল ইস্তিনশাক, যেমন হচ্ছে নাকে পানি দেওয়ার ক্ষেত্রে আর মুখে গড়গড় করার ক্ষেত্রে বাড়াবাড়ি করা, এই জন্য হাদিসে নিষেধাজ্ঞা এসেছে। এই হাদিসের বিষয়ে এখান থেকে আমরা রিস্ক নিতে পারি যে এমন কিছু করা, যেমন আমরা কিন্তু ওই জিমার ক্ষেত্রেও আমরা বলেছিলাম, জিমার ক্ষেত্রেও যে এমন কিছু করা যাতে করে গলে বলা জন্নিহি যে এরম হুসুল হয়ে যাবে, আলাস্ট হয়ে গিয়েছে, সেক্ষেত্রে ওটা করেছি ইস্তিনশাক। আচ্ছা লিজা নাহান নবী সাল্লাম আনহু, যে রসুলের কারণে এতে নিষেধ করেছেন, ফামান ফাল আজ আলিকা ইউফাত্তর, যে এটা করবে তার রোজা ভেঙে যাবে। লিয়ান্নাহু আর রোজা সাওমাহু লিল খাতার, সে নিজেই তার রোজাকে বিপদের সম্মুখীন করে ফেলছে আমদান ইচ্ছাকৃত হবে। ও ইফতিয়ারন স্বেচ্ছায়, লিয়ান্নাহু ফাল আমা ইয়াহসুলু বিহিল ইফতারু গলে, যেহেতু সে এমন কাজ করেছে তার বেশিরভাগ ক্ষেত্রেই তার কী হয় সওয়ান ফি জালিকা মা কানালি হাজাতিন আউ গায়রিহি, এখানে প্রয়োজনে হোক আর অপ্রয়োজনীয় হোক হোক লিয়াজাতিন। আচ্ছা লিয়ান্নাল হাজা লা তামনাউল ইফতার কা দাওয়া ইদা মারিদা, কেন প্রয়োজন থাকলে তো আর ইফতার বাতিল হয় না, আমার প্রয়োজন হয়েছে ঘর এরকম গড়গড় করে আচ্ছা রকম করে তা চলে গিয়েছে, তো গিয়ে গিয়েছে এখন রোজা ভেঙে গিয়েছে, প্রয়োজন থাকলে তো রোজা রোজা রোজা তার বেঁচে যায় না, প্রয়োজন জন্যই করেছি বলি আমি প্রয়োজন জন্যই করেছি আর আমি হচ্ছে খাওয়া রোজা ভাঙবো এরকম তো, যেমন রোজা অবস্থায় রোগগ্রস্ত অবস্থায় হচ্ছে ওষুধ খাওয়া, এ তো প্রয়োজনে খায় মানুষ, তাই বলতে রোজা ভাঙবে না তো না, তো এই কারণে দেখা যাচ্ছে কি যে এটা তার হচ্ছে তাকসির, এটা তাকসির। আচ্ছা আম্মা মা কানা মিনহু লা ইয়াহসিলু বিহিল ইফতার গালিবান বাল নাদিরান, যেক্ষেত্রে ওই পর্যন্ত পৌঁছানোটা খুব বিরল, এটা আসলে পৌঁছাই না, ফাফা আলাহু সোম্মা সোম্মা অসলা ইলাল হালক, ফলে সেই কাজটা করলো আর তা হালক পর্যন্ত পৌঁছালো, ফালা ইউফাত্তর বিহি তার রোজা কি হবে না ভাঙবে না, লিয়ান্না হলো আমি আকসিদ হবো, সেটা আশা আশা করিনি। অল্লাহ আলম আল্লাহ ভালো জানেন। আর দুটো মশালা আছে, আল মাসআলাতুল খামিসা পঞ্চম মশালা, মান ফাআল আল মুফাত্তির ওয়া হুয়া লা ইয়ালামু আন্নাহু মুফাত্তির ফিহি তাফসীল। যে কোনো রোজা ভঙ্গের কাজ করে কিন্তু জানে না যে রোজা ভঙ্গের কাজ, মনে করেন যে অনেকে এরকম থাকতে পারে যে দেখা যাচ্ছে হয়তো স্ত্রী সহবাস করা কি এই বিষয়ে জানে না, হয়তো এরকম হতে পারে বা খাওয়া বা পান করা। কলা ইবনু কোদামা, ইবনু কোদামা বলেন অজা করা আবুল খত্তাব, আবুল খত্তাব উল্লেখ করেছেন আন্নামান ফালা মিন হাদা শাইয়ান জাহিলান বি তাহরিমিহি লাম ইউফাত্তির লামি উফাত্তর লামি উফতির, যে ব্যক্তি হচ্ছে মানে এরকমভাবে না জেনে এসব কাজ করে তার ভাঙবে না, এটা বলেছে আবুল খত্তাব। ওয়া ইখতারা ইবনু কোদামা আল ফিতর, ইবনু কোদামা এখানে পছন্দ করেছেন রোজা ভেঙে যাওয়ার মাত্রা, মুস্তাদিল্লান বি কওলিহি, তিনি এই হাদিস দলিল দিয়েছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিস থেকে, আফতার আল হাদিমু ওয়াল মাহজুম, দুজন ব্যক্তি হচ্ছে ওই ইয়ে করছিল, তাহলে যে সিঙ্গার লাগাচ্ছে রক্ত বের করছে আর যার রক্ত বের করছে ওদের দুজন রোজা ভেঙে যাবে সালাম বসেন, তাদের জানতো না এই জানলেন তারা, তারা এই জানলো তাহলে তাদের রোজা হচ্ছে ভেঙে যাচ্ছে না জানা সত্ত্বেও। আচ্ছা ফাহাকামা বি ইফতার ইহিমা, এরপর ইফতার ইহিমা মা জাহলিহিমা বি তাহরিমিহি, তারা এটা জানতো না, তা সত্ত্বেও তাদের ইফতার হবে এরকম বলেছেন। ইয়াদুল্লু আলা আন্নাল জাহাল লা ইয়াতলা ইউদারু বিহি, বোঝা যাচ্ছে যে জাহলের অজ্ঞতার কারণে ওজুর দেওয়া হবে না। আল মুগনি আর সেটাই বিকুদমা বলছেন। ওয়াল ইস্তিদলাল ও গয়রু তাম, এ বিষয়ে ইস্তিদলাল এটা পূর্ণাঙ্গ না। লিমা সাবাকা মিন তাউইলি হাদাল হাদিস, হাদিসে যে ব্যাখ্যা আমরা পূর্বে উল্লেখ করেছি সেই কারণে, এখানে যেহেতু এটা ইফতার না আমাদের ইয়েতে। হ্যাঁ, ওয়া আল হক ফিল মাসআলা আত তাফসিল, এ বিষয়ে হক হলো তাফসিল করা। ওয়া যাহাবা ইলাইহি শাফিঈয়া, শাফি মাযহাব আলমের দিকে গিয়েছেন। কলা ফিল মাজমু আল মাজমুতে নবী বলেন, ইজা আকালা আসাইমু আও শারিবা আও জামা জাহিলান বিতাহরিমিহি ইন কানা করিবু আহদিন বিল ইসলাম আও নাশারা ফি বাদিয়াতিন বাঈদাতিন ইয়াজিবু বাঈদাতিন একফা আলাইহি। আচ্ছা, মানে যদি সে হচ্ছে নতুন ন মুসলিম হয়, দূরে গ্রামে বাস করে, যেখানে তারপর তার পক্ষে না জানা থাকা সম্ভব, যেমন আমরা হই তাহলে ক্ষেত্রে যেটা আমরা ইয়ে করেছি আর কি সম্ভব। আচ্ছা, যে এটা মুফাত্তির এটা সে জানে না, সে জানা তার না জানাটার তার না জানা তার হচ্ছে সম্ভব, না জানা তার জন্যে আশ্চর্যের কিছু না, তাহলে তার ক্ষেত্রে এই রোজা ভাঙবে না। আর যে ব্যক্তি বাসবাস করে এমন জায়গায় যেখানে তা জানাই উচিত, না জানানো তার জন্য কমতি, যে শিয়ালমুলা আছে সেখানে বসে উনি শুনে উনি, তার একটা যে তার একটা হচ্ছে এখানে হলো কমতি, সে জায়গায় তার ওটা কী হবে ভেঙে যাবে আর কি। এটা হচ্ছে হাফি মাজাবের হচ্ছে এটা হচ্ছে মত আর কি। আচ্ছা, আচ্ছা, ওয়ামবাগি আই আই ইউফার রকা বাইনামা কানা উজমি আলাইহি ওয়াইস্তাফাদা ইলমুহু মিনাল মুফাত্তিরাত, যে সমস্ত মুফাত্তিরাত রোজা ভঙ্গের কারণের উপর ইজমা হয়েছে, যেমন খাওয়া পান করা, স্ত্রী সহবাস করা, এবং এর মধ্যে যেগুলো এবং যেগুলো প্রসিদ্ধ প্রচার প্রসার হয়েছে সেইগুলোর ব্যাপারটা এখানে ইস্তেসনা করা উচিত। অহওয়াল আকলো ওয়া সুরব ওয়াল জিমা, আর সে হচ্ছে খাওয়া পান করা এবং হচ্ছে স্ত্রী সহবাস করা। ও বাইনা মা উক্তুলিফা ফিহি, আর যে বিষয়ে দ্বিমত হয়েছে এবং যে বিষয়টা অস্পষ্ট, অনেক মানুষের কাছে যেটা অজানা, যেমন হচ্ছে ইঞ্জেকশন নিলে কী হবে, যেমন ইস্তিমনা ওয়াল ইস্তিসকা ইয়ে করা, এসবের মধ্যে পার্থক্য করা উচিত। এই দুটো বিষয়ের মধ্যে কী করা উচিত, দুটোর মধ্যে পার্থক্য করা উচিত। অগাইহা মিনাল ফুরু ফুরু ইয়াত, এই সমস্ত হচ্ছে শাখা প্রশাখাগত বিষয়গুলো কী করা উচিত, পার্থক্য করা উচিত। আচ্ছা, ফাল জাহালু ফি সিনফিল আউয়াল, প্রথমটায় যদি দ্বিমত থাকা, প্রথমটায় দ্বিমত থাকা, ইয়াম্বাগি আল্লাহ ইউদারা, এ বিষয় দেওয়া উচিত না। ওয়াইন কানা হাদিস ও আতিন বিল ইসলাম, যদিও সে ন মুসলিম হয়, লি আন্নামান জাহিলাহা, যেহেতু সে যেগুলো জানে না, ঠিক আছে, মান জাহিলাহা অবি খসতিন আল আকল আস সুদ, মানে তিনটি বিষয় বললাম, জিমা আকল সুদ, যেগুলো জানে না, যেগুলো মুফাত্তিরলে সওম, বিশেষ করে খাওয়া পান করা, এটা যে মুফাত্তিরলে সওম যে জানে না। হ্যাঁ, ফালাম ইয়ারিফু সওম মা হওয়া, সে রোজা কি তাই জানে না, ফালাম ইয়াসিহ লাহু নিয়্যা, তার নিয়তি হয়নি, সে কী পরিত্যাগ করবে, সে রাত্রি বছর রোজা রাখবো। আমরা ধরে নিলাম যে সে জানে না যে রোজা রাখার সময় যে খাওয়া পান করা বা সরকার করা যে পরিত্যাগ করতে, সে জানে না, হয়তো কিছু নিয়ত করলো, তার নিয়তি হয়নি, এই জন্যে এই জায়গায় তার বুঝলাম তার ওজোর আছে, তার গুণা হয়নি, তার সে জানে ন মুসলিম, সে জানে না তার গুণা হয়নি, কিন্তু সে কাজা করবে, কারণ সে তো রোজা রাখেনি, সে রোজা কী রোজা রেখেছে, সে জানেই না যে রোজাতে খাওয়া পান করা খাওয়া দাওয়া করতে হয় না, সে জানে না, তাহলে সে রোজা কী করতে কী করতে হয়, তাহলে কি সে রোজার যে মাহিয়াত, রোজার যে মৌলিক যে রোজার বিষয়ে জানে না, ঠিক না, এই জন্য কি এখানে তার কোনো জাহাল এখানে কাজ করবে না। এখানে মৌলিক বিষয় আমরা ধরে নিতে পারি, বিশেষ করে খাওয়া পান করা খুবই জাহির ব্যাপার, কারণ রোজাতে খাওয়া পান করা, রোজা শুরু করা হচ্ছে শেষ করা হচ্ছে ওই খাওয়া দিয়ে ছড়ি দিয়ে শেষ ইফতার দিয়ে, মানে খাওয়াটা এখানে মূল কেন্দ্র রোজার ক্ষেত্রে, খাওয়া পান করা সম্পর্কে যদি কেউ অজানা থাকে সে কোনোভাবেই রোজা রাখেনি, তার নিহত সই হয়নি, তুমি কী রাখবা, আমি রোজা রাখবো, রোজা কী জানে না, তাহলে কি সে কি রোজা রেখেছে, তার নিহত সই হয়নি। এবং এর সঙ্গে জিমাটাও অন্তর্ভুক্ত, কারণ জিমা সমভাবে প্রসিদ্ধ রোজার ইয়ে ব্যাপার। তো রোজা যে ব্যক্তি জানে না যে রোজার মধ্যে জিমা করা যায় না, সে রোজা কী, সে রোজা কী রেখেছে, এই জন্য এসব ব্যাপারগুলোতে যদি যদি কেউ মূর্খ অজ্ঞ থাকে তাহলে তার সে অজ্ঞতা এখানে ধর্তব্য না। কিন্তু এর থেকে যে সমস্ত ফুরুলি বিষয় আছে এই দুটো ব্যাপারের ক্ষেত্রেই, ওই মানে ধোয়া ঢোকা, ওই যে আরও যে সমস্ত বমি করা, আরও যে বিষয়গুলো আছে, এইসব বিষয়ে যে কেউ অজ্ঞ থাকতে পারে এবং সেটার কারণে রোজার মূল পরিচয়ে কোনো প্রভাব পড়ে না, রোজার মৌলিকভাবে রোজা ঠিক আছে তার। রোজা হয়ে যাবে এখানে, এখানে হচ্ছে তোমার মৌলিকভাবে অজ্ঞ থাকার মতো অবস্থা বলা যেতে পারে, যাতে এগুলো তোমার মুক্তালা ফি মাসাই সবই মুক্তালা ফি, তো মুক্তালা হ্যাঁ সর্বক্ষেত্রে, ফলে আমরা ওই ওই তাফিক ওই ওই ওই তাফসিরটা পুরো বাতিল করে দিচ্ছি, ওই তাফসিরটা পরে বাতিল করুন। অন্য একটা তাফসির আমরা উল্লেখ করছি এখানে, সেটা হচ্ছে যে হচ্ছে আসলে ওই মূল বিষয়ের উপর নির্ভর করে বিষয়টা রোজার হচ্ছে মৌলিক বৈশিষ্ট্য কিনা। আর যখন ওইটা মুক্তালা ফি আছে তখন তো অজ্ঞ থাকতেই পারে, অজ্ঞ এবং ওজোর ওজোর এখানে হচ্ছে অদে ওজোর কারণ থেকে মুক্তালা ফি, দু রকম দলিল প্রমাণ আছে, দু রকম কবল আছে যে আলেম তার কথা তার ওজোর আছে, কারণ সে কোন দিক থেকে তাদের কথা ঠিক নেই। আর যে ব্যক্তি আম লোক তার সাথে না সাথে নাই জানতে পারে, এই জন্য এসব ব্যাপারে উমুমান আব্দুল হাই এখানে ইয়ে রয়েছে আর কি। ইজালাম ইয়ালাম আন্না সওম হুয়া ইবাদা ইবারতুন আন আনি লিমসাক আন হাদিল আশিয়া ফা কাইফা ইতাসাওয়ার মিন রাজুলিন ফিলু সওম ইজালাম ইয়ালাম আন্না সওম হুয়া ইবারতুন আন আনি লিমসাক আন হাদিল আশিয়া, এই সমস্ত কাজ থেকে দূরে থাকতে হয় যে জানে না সে রোজা, তার ক্ষেত্রে রোজা কী করে মনে করা যায় যে সে রোজা রাখছে, কী রাখছে সে, সেটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো সহি হন আন্নাহু ইউ জারুবি জাহালিহি ফালা ইয়াসাম, সে তার ওজোর আছে এখানে, সে যে ন মুসলিম সে রোজা সম্পর্কে জানে না রোজা কী, সে তার গুণা হবে না, কিন্তু সে ঠিকই রমজান মাসের একটা দিন রোজা আরাম করে থাকে, পরে সে কী কাজা করে নেবে। লাকিন্নাহু লাইউস্কিত আনহুল উজুবু সওম ফায়াকদি, সে কাজা করে নেবে। আম্মা আসিনফুল আখার অন্য যে বিষয়টা যেগুলো অস্পষ্ট, যেগুলো মনে করেন আমরা হয়তো মৌলিকভাবে আমরা সবাই জানতাম যে খাওয়া পান করা এসে সবাস করা, এই সবাই জানা আলহামদুলিল্লাহ, হয়তো এখানে আর যে সমস্ত বিষয় আমরা উল্লেখ করেছি মানে মুফতি রথের মধ্যে ইচ্ছা করে বমি করা আরও এরকমভাবে যেভাবে উল্লেখ করেছি, সেইগুলো বলতে গেলে বড়ো বড়ো আলেমরাও কেউ জানে না, মানে দুদলীয় প্রমাণ সহ জানে না, এগুলো একটা ইয়ে বিষয়, এইগুলোতে না জানলে পারে কী আছে, এগুলো হচ্ছে ছাড়, এখানে রোজা যেটা হয়ে গেছে হয়ে গেছে, ওইগুলোর মধ্যে যেগুলো আপনি করেছেন পূর্বে এখন শুনলেন যে এটা করা যাবে না আর করবেন না, কিন্তু যখনই পূর্বে আপনি করেছেন সেগুলো কী, সেগুলো ছাড়, তাহলে বিপন্ন মশলাটা কিন্তু ইম্পর্টেন্ট, মৌলিকভাবে মশলাটা ইম্পর্টেন্ট, যা আমরা কিন্তু আসলে অনেক রোজা ভঙ্গের কারণ কিন্তু আমরা হয়তো করছি, যেটা পরে আমরা শুনছি যে এটা করা যাবে না, আমরা হয়তো করে ফেলছি, কিন্তু যেই যে করছি এর জন্য কোনো কী নেই, আগে যা করেছি তার জন্য কী, সেটা হচ্ছে যেহেতু না জেনে করছি কারণ ওগুলো হচ্ছে অস্পষ্ট, এগুলো এই জন্য এগুলোর ওপরে এখানে ছাড় রয়েছে আর কি। ঠিক আছে, আচ্ছা ওয়ালা ইস্তরাতু ফিহি আইয়া কোনা হাদিসু আহাদিন বিল ইসলাম আল্লাহু আলাম, এক্ষেত্রে তার মুসলিম হওয়া শর্ত না, কারণ এক্ষেত্রে ও সব মুসলিমরাও এক্ষেত্রে তোমার হচ্ছে সব হচ্ছে ইয়ে অজ্ঞ থাকতে পারে। আল মাসালাতু সাদিসা ছয় নম্বর মাসালা ছোটো মাসালা মান ফায়লা মালা ইউফাত্তা রুবি জন্নি ফাজন না আন জন্না লিফতার সোমা আফতারা, যে ব্যক্তি হচ্ছে এমন কিছু করলো যাতে করে আসলে রোজা ভাঙে না, কিন্তু সে মনে করেছে ভেঙে যায়, করে সে হচ্ছে আবার ফের ভাত খেয়ে ফেলেছে, এমন কিছু করেছে যাতে করে সে রোজা ভাঙে না, পরে সে এমন কিছু ভেঙে যায় বলে পরে ভাত খেয়েছে, পরে শুনছে যে না এটা তো রোজা ভাঙে না, রক্ত নির্গত হওয়া লেগেছে, আঘাত লেগেছে, রক্ত নির্গত হয়েছে, এখন মনে করছে রোজা ভেঙে গেছে, তখন সে ভাত খেয়ে নিয়েছে, পরে দেখা যাচ্ছে এবার সে শুনছে যে না রক্ত ভাঙে না, এখন কী করবে। তো কাউলুল হানাফি ওয়াল মালিকিয়া আলা আন্না আলাইহিল কদা, সে কদা করবে এটা বলছে মালিকি এবং হানাফি মাযহাবের আলেমরা, আর হাম্বলি আর শাফি মাযহাবের বিষয় হচ্ছে ইখতিলাফ রয়েছে আর কি। ওয়াইন নামে ইখতিলাফু ফি উজুবিল কাফফারা, হানাফি এবং মালিকি মাযহাবে এক মত তার কদা করতে হবে, কিন্তু তার কাফফারা করতে হবে কিনা বিষয়ে তাদের মধ্যে কী আছে দ্বিমত আছে। ওয়াফি মাযহাবি শাফি শাফি ইয়া ওয়াল হানাবিলা কাউলান, আর এই বিষয়ে শাফি মাযহাব এবং হাম্বলি মাযহাবের বিষয়ে দুটো মত আছে। আহাদুহুমা লা ইউফাত্তার, একটা হচ্ছে যে তার রোজা ভঙ্গ হবে না, কামালাও হাদিস দুটি সুন্দর হাদিস, এই কারণেই আমি এই মাসটা তার্জি করেছি, আমার কাছে কষ্ট হচ্ছিল তার্জি করতে। কামালাও সাল্লামা মিনাস সালাতি নাসিয়ান সুম্মা তাকাল্লামা আমিদান, যদি কেউ নামাজ দুরাকাত পড়ে এসে সালাম ফিরিয়ে ফেলেছে, ফেলে মনে করছে নামাজ শেষ হয়ে গেছে, দিয়ে সে কথা বলছে কেমন আছো ভালো আছো, পরে তার মনে পড়ে যাচ্ছে যে নামাজ তোমার শেষ হয়নি, হাদিস অনুযায়ী উঠে এসে আবার নামাজ দুরাকাত পড়বে, নামাজ তার ভাঙবে না, মাঝখানে যে আমাদের কোনো ইয়ে ভাঙবে না, আমার সে পারবে পরিষ্কার শ্রদ্ধা করবে, তাহলে রোজার খাতে মিলে দেওয়া যায় যে সে মনে করে রোজা হয়ে গেছে। তাই সে এমন কিছু করছে যা ভুল করে করলে মাফ করে দেওয়া হয়, সে এমন কিছু করছে এই জায়গায়। তাহলে এখানে সে খাচ্ছে খাওয়াটা তো মানে ইস্যুবিহ না আসি, ভুলক্রমে করার খাতে মিলে যাচ্ছে এবং হাদিসের সাথে পুরো মিলে যাচ্ছে, প্রভু মিলে যাচ্ছে আর কি। হাদিসও বহায় না এটা, মানে হাদিসও জিল ইয়াদাইন, জিল ইয়াদাইনের হাদিসে হাদিস থেকে আল মাজমু থেকে উনি দলিল দিয়েছেন অহুয়া সহি, বিপরীত মানে মতামুলি বিপরীত মত বোঝা যাচ্ছে যে দুটো মত আসতে আমাদের একটাই, আর এটাই সঠিক ইনশা আল্লাহ লিহাজাল হাদিস, হাদিসের কারণে কারণ এটাই সঠিক। ওয়ালি উমুমিল আদিল্লা ফি ফি ইজারিন নাসি ওয়াল জাহিল, এবং অজ্ঞ আর ভুলক্রমে করার যে ওজোর দেওয়া সম্পর্কে হাদিস যেগুলো আছে সেইগুলোর হচ্ছে কারণ। সাত নম্বর মশালাটা সম্পূর্ণ হয়নি, আমি একটু শুধু ইঙ্গিত করে দিই আর কি। সাত নম্বর মশালাটা হচ্ছে এই যে যে ব্যক্তি রোজার সময় খেয়ে ফেলে এই মনে করে যে রোজার সময় শেষ হয়ে গিয়েছে বা এখনও শুরু হয়নি, এটা দুরকম হয়। একটা হচ্ছে সেউরি খাচ্ছে মনে করছে টাইম এখনও হয়নি, সেউরি খাওয়ার সে টাইম শেষ হয়নি এটা মনে করছে, কিন্তু আসলে শেষ হয়ে গেছে, পরে দেখা গেলো যে সে খেয়েছে পাঁচ মিনিট পরে, বা সে হচ্ছে ইফতার করে ফেলেছে পাঁচ মিনিট আগে, মুয়াজ্জিন বলছে যে ইফতারের সময় সঙ্গে সঙ্গে সে খেয়ে ফেলেছে বলছে আর মাত্র পাঁচ মিনিট বাকি আছে, যদি এরকম হয়ে থাকে আর কি। তো এই ক্ষেত্রে হচ্ছে এই ক্ষেত্রে আলেমদের মধ্যে ব্যাপক দ্বিমত আছে আর কি, ব্যাপক দ্বিমত আছে। হযরত উমর থেকে দুরকম মত আছে, নাকদি আমরা কাজা করে নেবো, আর বলছে লা নাকদি আমরা কাজা করবো না, এরকম একই দেওয়া আছে, দুরকম ইয়ে আছে। আর সহি মুসলিম বুখারিতে আছে যে এরকম একবার হয়েছিল যে মেঘ দেখা গিয়েছে সবাই ইফতার করে ফেলেছে, পরবর্তীতে হচ্ছে সরিয়ে পড়েছে, তখন তখন বলা হলো যে তারা কি কাজা করে নিয়েছিল, রাবি বলছে আমি জানি না, তবে রাবি বলছেন যে কাজা না করে কি উপায় আছে এরকম। তো এই জায়গাতে আমি একটা জায়গার থেকে জিনিসটা গ্রহণ করছি, সেটা হচ্ছে আমি এই এখান থেকে আমি সাথে আর্জি করেছি, এবং এটা হচ্ছে মূলত আলেমদের বেশিরভাগ অংশেরই মত বলা যায়, সেটা হচ্ছে যে এই সমস্ত ক্ষেত্রে রোজা ভেঙে যাবে। কারণ এটা আমি নিয়েছি ওই জায়গার থেকে, এটা অনেকটা মানে কিয়াস বলা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল ইমামু দামিন ওয়াল মুয়াজ্জিন মুতামান, ইমাম হচ্ছে জামিনদার আর মুয়াজ্জিন হচ্ছে আমানতদার। জামিনদার হচ্ছে তার কাছে যা রাখা হয় সে হারিয়ে গেলে সে দেয় ঘোর ফেরত দেয়, ইমামের পেছনে দাঁড়িয়ে ইমাম যা ভুল করে মুক্তাদের কোনো ক্ষতি হয় না, বরং মুক্তাদের ভুল ইমাম বহন করে, ভুল তো হচ্ছে সেখানে জামিনদার। আর মুয়াজ্জিন যদি ভুল করে, যদি দেখা যাচ্ছে যে এদিকে আজান মেঘ দেখে সে হচ্ছে এদিকে আসরের নামাজ আগে আগে আরাম দিয়ে ফেলেছে, যদি সে অনুযায়ী কেউ নামাজ পড়ে তাকে ফের নামাজ পড়া লাগবে, এই মুয়াজ্জিন বহন করে না। আর সাউরি ইফতার আমরা সবাই জানি দায়িত্ব মুয়াজ্জিনের, ইট ইজ মা সাউরি ইফতারে ঘোষণা করার দায়িত্ব কার, মুয়াজ্জিনের। তাহলে ওই উমুমের মধ্যে এটা পড়ে যায় নামাজের সঙ্গে কিয়াস, আর উমুমের মধ্যে পড়ে যে মুয়াজ্জিনের দায়িত্বে পড়ছে সাউরি ইফতারে ঘোষণা করা প্রশাসন যুগ থেকে, মূলত আজানের মাধ্যমেও তাই, তাও আজানের মাধ্যমেই তাও আজান দিলে তাহলে এখানে দুই দিকে রক্তটা মূলত নামাজের সঙ্গে যদি ক্যাচ করা যায়, নামাজের ক্ষেত্রেও রক্ত সংক্রান্ত ভুলে কোনো ছাড় নেই, রোজার ক্ষেত্রেও রক্ত সম্পর্কে ভুলে কোনো ছাড় নেই, এবং নির্ভিকতা উল্লেখ করেছেন এটা যে নামাজের সঙ্গে ক্যাচ করেছেন। আর আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে যে মুয়াজ্জিনের উপর দায়িত্ব, এটা মুয়াজ্জিনের ভুল তো বলা হচ্ছে যে মুতামান সে বহন করবে না, সে হচ্ছে চাপিয়ে দেবে, তো যদি আমি তার ভুল সে মেঘ দেখেছে ভুল করেছে সে তো আমার নদার, আমার টাকা হারিয়ে গেছে আমারও হারিয়েছে তারও হারিয়েছে। এখানে দেখা যাচ্ছে যে এই জায়গায় সে বলেছে যে ইফতারের আয় ভুল বুঝে খেয়ে ফেলেছি, এই এই রোজা কাজা করতে হবে, এই রোজার এই বিষয়ে দ্বিমত আছে, কিন্তু বিষয়ে যদ্দূর মনে হচ্ছে যে সঠিক মত মনে হচ্ছে যে ওই ফজরের ক্ষেত্রেও এই জন্য একটু সতর্ক সাথে খাওয়া, হ্যাঁ মানে পাঁচ মিনিট আগেই শেষ করা দরকার হলে, যদি দেখা যায় যে পরে আমার খাওয়াটা হয়ে গিয়েছিলো যে টাইম আছে, বিশেষ করে বর্তমানে সফটওয়্যারে যে টাইমগুলো একটা ফিক্সড টাইম দেয় সাতান্ন আমার প্রথম দিন হয়েছে ছাপান্ন খাওয়া শেষে, ওইটা মূলত। আর এখানে যেটা ইতিহাতন ধরে এরা যে লিস্ট দেয় যারা এটা এটা দু চার মিনিট আগে ইয়ে করে, এইটা ফলো করে একেবারে নিশ্চিত হওয়া যায় না যে আমি পরে খেয়েছি কি না, দু চার মিনিট নিশ্চিত না হলে কিন্তু আবার হচ্ছে ওই রোজা হবে, সন্দেহ রোজা ভাঙে না, দেখা যাচ্ছে আমি খেয়েছি সন্দেহ হচ্ছে যে আমি কি টাইম মতো খেয়েছি নাকি ও টাইমে খেয়েছি, ইবনে আব্বাসের বর্ণিত আছে যে সন্দেহ পর্যন্ত খাও, কিন্তু আমি যখন পর্বতে নিশ্চিত নিশ্চিত হচ্ছে না, প্রথমে খেলাম সন্দেহ করে বা নিশ্চিত জেনে যে আমার খাওয়া ঠিকই আছে, পরে দেখলাম যে হয়ে গেছে ভুল, তাহলে ওই রোজা কাজা করতে হবে। কারণ ওই অক্তর ব্যাপারে কোনো ছাড় আছে বলে হচ্ছে মানে মনে হয় না, এটাকে ভুলক্রমের সঙ্গে মেলালে হবে না, কারণ নামাজের ক্ষেত্রেও ভুলক্রমে মেলা ছাড় আছে, কিন্তু কিন্তু অক্ত কিন্তু অক্তর ক্ষেত্রে কি নেই, ছাড় নেই। তো রোজার ক্ষেত্রেও ভুলক্রমে অনেক ছাড় রয়েছে, বিধায় অক্তকে তার সঙ্গে ঢোকানোর যে উমুম কিয়াস করতে গেলে এখানে হবে না, বরং মুয়াজ্জিনের দায়িত্বের মধ্যে জিনিসটাকে ফেলে দিয়ে মুয়াজ্জিনের দায়িত্ব যে মুয়াজ্জিন বহন করে না, বরং মুয়াজ্জিন ভুল করে যে আমারও বহন করতে হয়, এর উপরে ফেলে রোজার ক্ষেত্রেও আমার যতটুকু মনে হচ্ছে যে এটাই করা উচিত যে হচ্ছে কাজা করতে হবে। রমজানের হাদিয়ায় যেমন তোমাদের শেষ সময় যেটা দেওয়া থাকে, হ্যাঁ, তারপরে ফজরের শুরু